বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাযুতম বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুবশ কৃপা সিন্ধু বেবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম বৃন্দাবৈ তুলসীদেব বৈ পিয়া বৈ কেশবশ্চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীর সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশ গৌরীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্বরুণ ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদুহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চিনুতম শরণ্যম ভীতাতিহম পনতপালভবদ্বীপূতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যাক্তা দুস্তজ্জ সুরেপসি তরাজ্জলক্ষ্যম ধর্মীষ্ট অর্জ বচসা জদগাদরণ্যম মায়া মেঘ দৈত্যপসিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ইয়ৎ পাদ পল্লব নখ চন্দমনি ছটায় বিস্ফুরজিত কিমপি গোপবধূ সুদর্শি পূর্ণানুরাগর সাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবসদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবসদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষ বিশ্বাম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতার হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গা তরঙ্গ রমণীয় জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বারাণসী পুরপতি ভজবীশনাথম বাগীসজস্বদনে লক্ষ্মীজস্ব চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিত ত্বম নৃসিংহমহং ভজে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে। যং ব্রহ্ম বরুণেন্দ্র রুদ্র মরুত স্তুণবন্তি দেবৈ স্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রমোপনিষদৈ গায়ন্তি যম সামগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যম যোগিনা যস্যন্তং ন বিদুঃ সুরাসুরগণা দেবায় তস্মৈ নমঃ। দেবায় তস্মৈ নমঃ। শ্রীশৈল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, যে বস্তুটাকে আমরা চোখে দেখতে পাই না, যে বস্তুটাকে আমরা কোনো ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করে উঠতে পারি না, যে বস্তুটাকে আমরা আমাদের বুদ্ধি মনের দ্বারা বুঝতে পারি না, সেরকম একটা বস্তু যেটাকে বলা হয়েছে পরাত্পর অখিলেশ্বর স্বয়ং ভগবান, সেই বস্তুটাকে জানতে গেলে আমার ঐকান্তিকভাবে তার চরণে নতি স্বীকার করে কেবল চোখের জল ফেলা ছাড়া আর উপায় নেই, কেবল দুহাত তুলে দিয়ে একটাই কথা বলতে হয়, যদি আপনি আমাকে নিজের স্বরূপ বুঝিয়ে দেন তাহলে আমি বুঝতে পারবো, নাহলে কোনো মতেই আমি জানতে পারবো না। যে সম্বন্ধে চতুশ্লোকী ভাগবতের ব্যাখ্যা হয়েছিল যারা শুনেছেন, সেখানে পিতামহ ব্রহ্মা যাকে আমরা বলি, তাকে করুণা করে করুণা করে ভগবান নিজের ধাম স্বরূপ নাম সমস্ত কিছু রহস্য খুলে দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি বলেছিলেন জ্ঞানম পরমম গুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্যম তদঙ্গঞ্চ গৃহাণ গদিতম মায়া। পরে বলেছিলেন জবানহম যথাভাব যদ রূপ গুণ কর্মকহ তথৈব বিজ্ঞানম অস্তু তে মদনুগ্রহা। জবানহ, আমি যেরকম আমার ভাব আমার স্বরূপ কীরকম সমস্ত কিছু, জবান হম যথাভাব যদ রূপ গুণ কর্ম কহা, আমার রূপ গুণ আমার লীলা সমস্ত কিছু, তথৈব বিজ্ঞানম অস্তু তে মদনুগ্রহা, তোমার এ সম্বন্ধে সম্যক জ্ঞান হোক, আমার অনুগ্রহতে আমি অনুগ্রহ করলাম তোমাকে। এই অনুগ্রহ করে ভগবান তাকে এই অপ্রাকৃত জগতের জ্ঞান দান করেছিলেন। তবে ব্রহ্মা আমাদের সম্মুখে ব্রহ্মসংহিতা নামক প্রামাণিক যে বিষয়াবলী আমাদের সামনে তিনি রেখেছিলেন, শ্রীমন মহাপ্রভু এই ব্রহ্মসংহিতাকে এক নম্বর প্রমাণাবলী বলে স্বীকার করেছেন। এই দুটো প্রথম যে চতুশ্লোকী ভাগবত বলতে গিয়ে প্রথমে যে জ্ঞানম পরমম গুহ্যং মে যদ বিজ্ঞান এটা, আপরে জবানহম যথাভাব যদ রূপ গুণ কর্মকহা, এই দুটো প্রারম্ভিক শ্লোক বাদ দিলে পরে থাকে চারটে। এই প্রারম্ভিক দুটো শ্লোককে যদি আলাদা ধরা যায় তাহলে চারটে শ্লোক আমাদের থাকে, সেই চারটে শ্লোকই হল চতুশ্লোকী ভাগবত। এই চতুশ্লোকী ভাগবতের মধ্যে ভগবান তার গুরু রহস্য ঢেলে দিয়েছেন, ওর মধ্যে সমস্ত কিছু রয়েছে। শুধু তাই নয়, বলবার পর ভগবান ব্রহ্মাকে কৃপা করেছিলেন, কৃপা করে বলেছিলেন, ভবান ও কল্প বিকল্পেশু ন বিভর্জতে কহিছি, এটা আমার তরফ থেকে একটা অ্যাসিওরেন্স রইল, একটা আশীর্বাদ রইল, যে তুমি এই সৃষ্টি বিষয়ক যে কর্ম, সেই সৃষ্টি বিষয়ক কর্ম করতে গিয়ে কল্প বিকল্প বিভিন্ন সময় কোনোরকমভাবে তুমি মোহগ্রস্ত হবে না, এটা ছিল ভগবানের আশীর্বাদ। কিন্তু আমরা বদ্ধজীব, যে বস্তুটাকে আমরা চোখে দেখি না, যেটাকে বুদ্ধি মনের দ্বারা কোনোরকমভাবে বিচার করে অনুভব করতে পারি না, সমস্ত ইন্দ্রিয়গণ যেখানে অচল হয়ে যায় যে বস্তুটাকে জানবার জন্য, যে সম্বন্ধে উপনিষদ বলছেন যে সর্বতভাবে যে বাক্য আমরা ব্যবহার করব, সমস্ত কিছু সেগুলো যত বাক্যই ব্যবহার করি অপ্রাপ্য মনসা সহ ফিরে আসবে আমার, বাচো যত নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। আমাদের বাক্যাবলী অনেক কিছু শিখেছি আমরা, বাক বৈখরী আমরা ব্যবহার করে থাকি, বাক্যে শব্দের অনেক প্রকরণ আছে, অনেক ভাগ আছে, সেগুলো সম্বন্ধে আলোচনা অন্য অন্য সময় আমি করে থাকি। বাস্তবিক পক্ষে অপ্রাকৃত শব্দ আমাদের জিহু হাতে উদিত হয় না সহসা, অপ্রাকৃত শব্দ উদিত হতে চায় না। আমাদের জড়বদ্ধ অবস্থায় কৃষ্ণ ভজন একটা বড় হাস্যাস্পদ বিষয় হয় না। একমাত্র আশা ভরসা শ্রী গুরু বৈষ্ণব, তাদের করুণাতে যদি আমার বুদ্ধি শুদ্ধি হয়, চিত্তবৃত্তি অন্তঃকরণ যদি পরিষ্কৃত হয়, যেটাকে চেত দর্পণ মার্জন বলেছেন মহাপ্রভু, তাহলে হতে পারে। তাও যদি শ্রী গুরু বৈষ্ণব করুণা করে তাদের এই মুখটাকে খোলেন, যদি আমাকে বঞ্চনা করার জন্য তারা মৌন ধরে থাকেন, তাহলে আমার কিছু করার নেই। আমি অনেক অনেক সময় অনেক কথা বলে থাকি, পরে আমার চিন্তা হয় এই শব্দগুলো যেহেতু পরিষ্কার করলাম না, অনেকের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি কালকে আলোচনা প্রসঙ্গে উত্থাপন করেছিলাম, গুরু বৈষ্ণব যদি তাদের শ্রীমুখে যদি বাক্য আমাদের জন্য না ব্যয় করেন, তাহলে কোনো লাভ হয় না আমাদের। তার মানে এই নয় কোনো বৈষ্ণব যদি মৌন থাকেন তার কোনো মূল্য নাই, তা নয়। কোনো বৈষ্ণব যদি আমাকে অযোগ্য জেনে, পাষণ্ড জেনে মৌনত অবলম্বন করেন, বৈষ্ণবের মূল্য নেই সে কথা আমি বলি নাই, আমার বলার বক্তব্য ছিল গুরু বৈষ্ণব যখনই আমাদের করুণা করে নিজের শ্রীমুখে কিছু বলেন, তার প্রত্যেকটা শব্দই আমাদের বিশাল উপকারে লেগে যায়, বিশাল আমাদের, এটাকেই বলে করুণা। গুরু বৈষ্ণবের শ্রীমুখরা বিন্দু থেকে যে বিগলিত শব্দ ব্রহ্ম, সেটা যদি আমার হৃদয়কে স্পর্শ করে, তাহলে নিষ্কপটভাবে যদি আমি শোভন ক্রিয়া করি, তাহলে আজ না হলেও কালকে আমার কীর্তন স্বয়ং উদিত হবে। শ্রীমান মহাপ্রভু এসব বলেছেন, প্রভুপাদ এগুলো বিশেষভাবে পুনঃপুনঃ বলেছেন, যিনি প্রচুর পরিমাণে শ্রবণ ভক্তি যাজন করেছেন, তার পক্ষে কীর্তন ভক্তি যাজন করা সম্ভব হবে। যিনি কীর্তন ভক্তি প্রথমেই করতে যান, শ্রবণ ক্রিয়াকে উপেক্ষা করে, তাও বলা আছে অনুকীর্তন, যেখানে আমি বাজারে কে কে ভালো কথা বলছে, কত মিষ্টি পাবলিককে জনসাধারণকে মোহিত করা যায়, সেসব কথা আমি শুনে জনগণের কাছে বলবো, সেটাকে বলা হচ্ছে পাষণ্ডতা। আমরা পারম্পর্যক্রমে যে সম্পত্তি আমরা পেয়েছি, আমরা পারম্পর্যক্রমে যে গুরুবর্গে যে সম্পত্তি পেয়েছি, তার বাইরে বাজারের কোনো কথা আমাকে আমার হৃদয় স্পর্শ করতে পারে না। অনুকীর্তনের অর্থই হল যে আনুগত্য কীর্তন। অনুকীর্তনের অর্থ হচ্ছে আনুগত্য কীর্তন, আবার অনুকীর্তনের আরেকটা অর্থ হতে পারে নিরন্তর কীর্তন, অর্থাৎ সেখানে কোনো ব্যবধান নেই, নিরবচ্ছিন্নভাবে। আপনাদের মধ্যে প্রশ্ন হতে পারে এও কি সম্ভব নাকি? হ্যাঁ সম্ভব। যেখানে ঋগ্বেদ আমাদের জানিয়েছেন যারা মন্ত্রপ্রাপ্ত হয়েছেন ভাগ্যবান ব্যক্তি তারা জানেন, সেখানে বলা আছে তদ্বিষ্ণুম পরমম পদম সদা পশ্যন্তি সুরয়ো দিব্য চক্ষুরা ততম। চক্ষুকে উন্মীলন করে দিব্য সুরীগণ সর্বদাই সেই বিষ্ণুর চরণকমলকে দর্শন করেন। নিতাই চরণ সত্য তার সেবক নিত্য, এইসব কথা আমরা শুনেছি। নিতাই চরণ অর্থাৎ বিষ্ণুচরণের মধ্যেই সমস্ত গুরু বৈষ্ণবের স্থান আছে। দেখবার চোখ থাকলে দেখা যায়, অন্ধ হলে দেখা যায় না, অন্ধ হলে এইসব দেখা যায় না। বাস্তবিকভাবে গুরু বৈষ্ণবের ঠিকানা যদি কেউ জিজ্ঞাসা করে, তখন তারা যদি বাস্তব উত্তর দেন বলবেন গুরু বৈষ্ণবের চরণ কমলে আমার স্থান। গুরুদেবের চরণকে আপনি দর্শন করবেন তত্ত্বজ্ঞান সমেত, সেখানে আমার ঠিকানা পেয়ে যাবেন, সেখানে আমি আছি। বাস্তবিক যদি বাস্তবিক আনুগত্য আমি করে থাকি, তা নাহলে আমার ঠিকানা কিছু অন্য কিছু হয়ে যেতে পারে। আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল যে ব্রহ্মা ইন্দ্র শঙ্কর আদি সমস্ত দেবতা বৃন্দ, সমস্ত লোকপাল বৃন্দ, তারাও পর্যন্ত নিরন্তর যাকে একটু ঝাঁকি দর্শন, আমাদের বৃন্দাবলে বলে মহারাজ এ থোড়া সা ঝাঁকি দর্শন দে দো, একটা ঝাঁকি দর্শন, একটু খুলে দেবে সঙ্গে সঙ্গে আবার বন্ধ করে দেবে, এই ঝাঁকি দর্শনও হয় না। যদ্যপি সমাধি সুবিধির পিপাসতি নতব নকাগ্র মরিচিম, এ কথা রূপ গোস্বামী পা জানিয়েছেন। ভগবান কৃষ্ণচন্দ্রের নখরাবিন্দের যে ছটা, সেই ছটা এক ঝলক যদি দেখবার আমার সুযোগ হয়, তাহলে আমি অনন্তকালের ইতিহাসে কৃতকৃতার্থ হয়ে যাব। বড়ই অসম্ভব। ঋগ্বেদের যে মন্ত্রে যদি বলা হয়ে থাকে, এ মন্ত্র আমি বলি নাই, এটা ঋগ্বেদের স্বয়ং প্রকট ছিল, এটা গুরু বৈষ্ণব আমাদেরকে দেখিয়েছেন, সেখানে যদি এটা সত্য হয়ে থাকে তদ্বিষ্ণুম পরমম পদম সদা পশ্যন্তি সুরয়ো দিব্য চক্ষুরাততম, সেটার মানে কী হলো মহারাজ? মানে মানে হলো দিব্য সুরীগণ সতত সেই চরণকমলকে সর্বদাই অবলোকন করছেন নিরবচ্ছিন্নভাবে, আনইন্টারাপ্টেড ওয়ে, কোনো ছেদ নাই। এখন দর্শন করলেন, পরে বন্ধ হয়ে গেল দর্শন, ওরকম ধরনের বিষয় নয়। নিরবচ্ছিন্ন দর্শন যদি যখনই আমরা এই প্রসঙ্গটা বললাম, তখন নিরবচ্ছিন্ন দর্শনের সঙ্গে সঙ্গে কোনো সাধুগুরু বৈষ্ণব দিব্য সুরীগণ কখনও মৌন দর্শন করেন না। আমাদের এটা নিয়ম আছেন, মৌন দর্শন, মৌন প্রণাম এগুলো চলে না, সবসময় মুখে কিছু বলতে হয়। যখনই বৈষ্ণবের কাছে আমরা দণ্ডবোধ করি, শ্রীমুখে বলতে হয়, বাঞ্ছা কল্পতর অবশ্য বলতে হয়, যদি না বলি তাহলে দণ্ডবোধ বেকার হয়ে গেল। কায় মন এবং বাক্য তিনের দ্বারা আমাদের দণ্ডবতের বিধান, যদি একটা বাদ হয়ে গেল তাহলে দণ্ডবোধ হলো না। তাও দণ্ডবতের অনেক বিধান আছে, বিষ্ণু তত্ত্ব থাকলে বাম দিকে রেখে করতে হয়, যদি শক্তিতত্ত্ব থাকে সেটা আলাদা নিয়ম আছে, এইসব অনেক গুরুর সামনে কীভাবে করতে হয় বৈষ্ণবদের অনেক নিয়ম আছে। অন্যথা নিষ্ফলম ভাবে শাস্ত্র বলছে স বামে প্রণমেদ বিষ্ণু দক্ষিণে গৌরী গৌরী শঙ্কর গুরুর অগ্রে প্রণমেদ অন্যথা নিষ্ফলম ভাবে। গুরুর আগেতে সামনে দণ্ডবোধ করতে হবে মুখোমুখি, না করলে বৃথা হয়ে যাবে। অনেক নিয়ম আছে, বিষ্ণু দত্তকে বাঁ দিকে থেকে, গৌরী শঙ্কর থাকলে ডান দিকে উল্টো, অনেক বিধিবিধান আছে। যে প্রসঙ্গটা আমার চলছিল যে কখনো মৌন দণ্ডবত চলে না, মৌন দর্শন চলে না, তাহলে আমি এটা ধরেই নেব সিদ্ধান্তের এই সূক্ষ্ম বিচারে দিবিব চক্ষুরাততমা এই দিব্য সূরিগণ দর্শন করছেন, তারা দর্শনের সঙ্গে সঙ্গে নিরবচ্ছিন্ন কীর্তনও করছেন, এটাই সঠিক সিদ্ধান্ত, সূক্ষ্ম সিদ্ধান্ত। এতে নিরবচ্ছিন্ন সংকীর্তনের কথা যে আমরা সিদ্ধান্ত বিজ্ঞানভিত্তিকভাবে পেলাম, ঠিক এই কথাটাই শ্রীমন মহাপ্রভু বলেছিলেন, প্রত্যেকটাকে যদি আমরা যদি মেলাতে পারি হৃদয়তে, যদি সেরকম গুরুবল থাকে তাহলে সমস্ত মিলে যাবে, শাস্ত্রের কথা, বৈষ্ণবের কথা, সাধুগুরু শাস্ত্র বাক্য হৃদয়তে করিয়া ঐক্য, হৃদয়তে ঐক্যবিধান করতে হয়, হারমোনাইজ করতে হয়, সেটা না করতে পারার জন্যই সমস্ত আমাদের ভক্তি সমাজে বিপর্যয় দেখা দিচ্ছে। দে ক্যান নট হারমোনাইজ, কী বললেন গুরুদেব, শাস্তি এটা রয়েছে, আবার বৃন্দাবনে ওই নাম করা সাধুটা ওইটা বলেছে, কোনো রকম মেলে না, সর্বনাশ উপস্থিত হয়। যখনই সন্দেহ হলো তখনই পদচ্যুত হয়ে যাবে, আর কিছু করার থাকবে না। এই কথাটাই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু, যেটা আমি এতক্ষণ ধরে শব্দের বিভিন্ন রকম বেদান্ত সূত্রের মতো প্রমাণ আহরণ করে প্রত্যেকটা প্রমাণ করার চেষ্টা করলাম, প্রত্যেকটা কথাকে ঠিক সেই কথাটাই শ্রী চৈতন্য মহাপ্রভু অতি সরলভাবে তিনি বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন সর্বদা সংকীর্তন করো, সর্বদাই সংকীর্তন করো, কি ভোজনে, কি শয়নে, কিংবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বদহ বলহ বদনে, এই কথাটাই তো মহাপ্রভু বলেছিলেন। মহাপ্রভু কি বলেছিলেন, এই কথাটাই তো বলেছিলেন, কি ভোজনে, কি শয়নে, কিংবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, এটিই মহাপ্রভু বলেছিলেন। মহাপ্রভুর এই এই আদেশ যদি আমি পালন করতে পারি, আমি অবশ্যই কৃতকৃতার্থ হব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি খুবই দুঃখের সঙ্গে জানাই, মাঝে মাঝে অত্যন্ত বেদনা পাই ভেতরে, আমাদের গুরুবর্গের কথাগুলো যেহেতু আমরা পারম্পর্যক্রমে নিজের জীবনে গ্রহণ করার কোনো চেষ্টাই করছি না, সেই জন্য শ্রীমন মহাপ্রভুর কথা, ভাগবতের বিভিন্ন জায়গার কথা আমরা বিকৃতভাবে বোঝবার চেষ্টা করছি এবং পরিবেশন করার চেষ্টা করছি। শ্রীমন মহাপ্রভু দক্ষিণ ভারতে কুষ্টি বিপ্রকে যখন আলিঙ্গন করে তার অপূর্ব শরীর করে দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন আমাকে প্রভু আপনি এরকম সুন্দর শরীর দিলেন কেন, আমার তো এখন অভিমান আসবে, আমি তো এখন অভিমানে পড়ব। মহাপ্রভু তখন বলেছেন তোমাকে বিষয় অভিমান তোমার স্পর্শ করবে না। আর তাকে বলেছিলেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, কিন্তু তারপর একটা কথা ছিল আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। আমার আজ্ঞায় তুমি লঘু হলে, আমি তো লঘু হতে আজ্ঞা দিই নাই, আমি আগে গুরু হতে বলেছি, আমি আজ্ঞা দিলাম আগে গুরু হও, গুরুত্ব লাভ করো, তারপর এই গুরুত্ব লাভ করার পর আমার আজ্ঞায় গুরু হইয়া এবার সকলকে উপদেশ করো, কারণ এখন তোমার গুরুত্ব এসছে, তোমার জিহ্বায় শব্দতরঙ্গ নৃত্য করবে, তোমার জিহ্বায় অপ্রাকৃত শব্দব্রহ্ম নৃত্য করবে, এখনই সম্ভব। মুক্তকুলই রূপাস্যমানম, মুক্তকুলের উপাস্য দেবকে আমি বদ্ধ অবস্থা ভজন করে নেব, জেনে নেব, এটা হয় না। আমি এতগুলো কথা বলতে বাধ্য হলাম যাতে কৃষ্ণলীলা শ্রবণ করতে গিয়ে আমি ফাজিল না হয়ে যাই। শ্রীল প্রভুপাদের কথা কালকে আলোচনা করব প্রাতকালীন অধিবেশনে, বড় অদ্ভুত কথা কৃষ্ণের কথা, এটা আলোচনা করতে গিয়ে আমরা যদি ফাজিল হয়ে যাই, নানা রকম উল্টোপাল্টা চিন্তা করি, তাহলে সর্বনাশ উপস্থিত হবে, তার থেকে না শ্রবণ করাই ভালো। প্রাতকালীন অধিবেশনে আমি শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে খুব সাহস করে দশম স্কন্ধ হাত দেওয়ার আমার অধিকার নেই, প্রভুপাদের কৃপায় গুরুবর্গের কৃপায় কিঞ্চিত যদি কোনো অর্থ আমার হৃদয়েতে পরিস্ফুটিত হয়, যার জন্য চেষ্টা এই মহাজনগণের বৈষ্ণবগণের কৃপাতে। সকালে আলোচনা হয়েছিল, শিল পরীক্ষিত মহারাজ অনেক প্রশ্ন করছেন, আমি সকালেও বলেছিলাম দশম স্কন্ধ তিনি আলোচনা করেন নাই, নবম স্কন্ধ পর্যন্ত করে তিনি শিষ্যকে পরীক্ষার জন্য বন্ধ করে দিয়েছিলেন কথা। পরে যখন পরীক্ষিত মহারাজের দুর্বার আগ্রহ, দুর্নিবার এমন অবস্থা, তার ভগবানের কথা না শুনে তিনি পাচ্ছেন না, অতৃপ্ত, যেটা সুতদেব গোস্বামীর সম্মুখে সনকাদ ঋষি বলেছিলেন, বয়ম ন বৃত্তি প্রাম উত্তম শ্লোক বিক্রমী যদ সিন্নতাম রসজ্ঞানম সাধু সাধু পদে পদে। এই কথা শুনতে শুনতে কেন জানি না মনে হচ্ছে আরও তৃষ্ণা বেড়ে যাচ্ছে, যেমন শ্রীমন মহাপ্রভু অপূর্বভাবে লীলা করে বলেছিলেন নীলাচল ক্ষেত্রে, লীলার ক্ষেত্রে কখনো কখনো স্বরূপ কিছু বললেন, মহাপ্রভু শুনতে পেলেন না, ভালো করে লীলা করছেন, বলো বলো স্বরূপ বলো বলো বলে কান পাচ্ছেন, এবার বলছেন আরও বলো আরও বলো স্বরূপ আরও বলো, কর্ণ আমার তৃষ্ণায় মরে গেল। যে কথাটাই আমরা শুনেছিলাম, কর্ণা বলছেন কর্ণা কর্ণাযুত এ সময় বারহা, যেটা কে বলেছিলেন কে বলেছিলেন কে বলেছিলেন কোন রাজা বলে গেল সব, সেই রাজার প্রসঙ্গ আমি বললাম সেদিনকে আলোচনা প্রসঙ্গে, কর্ণাযুত এ সময় বারহা, যিনি ঘটনা দেখো আমি বললাম, আমি আলোচনা প্রসঙ্গে সেই রাজার কথা বলা হয়েছিল, মুচুকুন্দ বোধায় বলছেন আমাকে বরদান করুন ভগবান, যাতে আমার কোটি কোটি কান হয়, যাতে আমি শুনতে পারি এইসব কথা, এইসব কথা প্রার্থনা করেছিলেন। আলোচনা প্রসঙ্গে আমরা দেখলাম পিথু মহারাজ বলেছিলেন ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে কোটি কোটি কান আমাদের আমাকে দিন, আমি আপনার ভক্তের মুখারবিন্দু থেকে এইসব কথা আমি শ্রবণ করব, এই প্রার্থনা করেছিলেন। এখানে সুখদেব গোস্বামী শিষ্যকে পরীক্ষার জন্য দশম স্কন্ধ প্রথমে আলোচনা করেননি নবম স্কন্ধ পর্যন্ত, পরে পরীক্ষা করার পর তিনি বলেছিলেন, সকালে আলোচনা করেছিলাম, রাজা বলছেন কথিত বংশবিস্তার ভবতা সমসূর্যয় রাজ্যাঞ্চ উভয় বংশানাম চরিতম পরমাদ্ভুতম যদশ্চ ধর্মশীলস্য নিতরম নিতরাম মুনিষত্তম তত্রাংশেন অবতীর্ণস্য বিষ্ণুর বীর্যানি সংসন অবতীর্য যদর্বংশে ভগবান ভূত ভাবনা কৃতবান জানি বিশ্বাত্মা তানি নো বদো বিস্তরাত ইত্যাদি কথার ব্যাখ্যা হয়ে গেছে। আমরা পরে আলোচনা করছিলাম নিবৃত্ত তরসৈ রূপগীয়মান ভবৌ সদা ছত্রমনোভিরাম কৌত্তম শ্লোক গুণানুবাদ প্রমাণ বিরাজ্যে তো বিনা পশুগ্নাথ নিবৃত্ত তর্ষই উপগীয়মানাত, নিবৃত্ত তর্ষ মানে তৃষ্ণা, যার এই জগতের চাটনি খাওয়া শেষ হয়ে গেছে, যিনি এই জড়জগতের থেকে আর কোনো কিছু রূপ রস শব্দস্পর্শ চাটনি আহরণ করতে আর চাইছেন না, নিবৃত্তি লাভ করেছেন, তৃষ্ণা চলে গেছে ইত্যাদি কথা ভক্তিবিনোদ ঠাকুর সুন্দরভাবে বর্ণনা করেছেন ভজন রহস্যতে, বিভিন্ন রকম অনর্থের কথা বলেছেন, সেসব কথা এখানে আলোচনা করার সময় হচ্ছে না, নিবৃত্ত অন্য অন্য সময় আলোচনা অন্য অন্য কথা এখানে হয়েছিল, সেই সব কথাতে তোলা রয়েছে প্রাতঃকালীন অধিবেশনে ভজন রহস্য বিষয়ক অনেক গভীর আলোচনা হয়েছিল, সেগুলো তোলা রয়েছে, কাউর ইচ্ছা থাকলে। শিলিগুড়িতেই হয়েছিল, কার্তিক মাসে বোধ হয়, সেখানে প্রাতকালীন অধিবেশনে সব আলোচনা হয়েছিল। তো নিবৃত্ত তর্শই যারা নিবৃত্তি আশা করছেন, আর তারা কি করবেন, ভবৌষধ ভবৌষধ ভবরোগে ঔষধ স্বরূপ ভগবানের উত্তম শ্লোক, ভগবানের যে গুণাবলী গুণানুবাদ, এই সমস্ত কথাই তিনি সেবা করবেন। আর কোনো এমন ব্যক্তি আছেন কি যে পশুঘাতী ব্যাধ ছাড়া কেই বা এটা ত্যাগ করতে পারে, অর্থাৎ যিনি ভগবত কথায় অনুরক্ত হচ্ছেন না তাকে পশুঘাতী ব্যাধ বলা হয়েছে, বিনা পশুঘাতী। এইভাবে পশুঘাতী ব্যাধের সঙ্গে তুলনা করা হয়েছে। শিল পরীক্ষিত মহারাজজি কাতরভাবে গুরুদেবের সামনে এমন সুন্দরভাবে নিজের ভাবের উদ্গীরণ করছেন, যাতে গুরুদেবের স্পষ্ট অনুভব হচ্ছে যে নবম স্কন্ধ পর্যন্ত আমি যা আলোচনা করেছি আমার এই আদরের প্রিয় শিষ্য অবশ্যই হৃদয় থেকে অনুভব করে হৃদয়ঙ্গম করতে পেরেছে। যদি তা না করতো তাহলে এরকম ধরনের ভাষা, এরকম ধরনের ভাব বৈচিত্র্য তার শ্রী মুখারবিন্দ থেকে বেরোতে পারত না। এখন অনেক দেরি হয়ে গেছে, আমাদের দশম স্কন্ধ শুরু হয়ে গেছে। শিল পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী প্রারম্ভেই প্রশংসা করেছিলেন, যখন আমরা দ্বিতীয় স্কন্ধের গভীর আলোচনা করেছিলাম সৃষ্টির অনেক রহস্য আদি, সেখানে আমরা দেখেছিলাম কি আশ্চর্য পরমহংস গুরুগণের মধ্যে শ্রেষ্ঠ যিনি তিনি তার শিষ্যকে প্রশংসা করছেন। তাহলে সেই শিষ্যের অবস্থাটা কি সেটা একবার চিন্তা করলে আমাদের মাথাটা ঘুরে যায়। পরমহংস শ্রেষ্ঠ শ্রী সুখদেব গোস্বামী নিজ শিষ্যকে প্রশংসা করে বলছেন, বরিয়ানেশতে প্রশ্ন কৃত লোকহিত নিপাহা আত্মবিদ সন্মত পুংসাম শতবাদী সুজপরাহ। আহা, তুমি প্রশ্নের মতো প্রশ্ন করেছিল রাজন, এরকমই প্রশ্ন হওয়া দরকার। জগতের কোনো লোকের থেকে এরকম ধরনের প্রশ্ন আমরা শুনতে পারলে বড় আনন্দ হয়, কারণ এই প্রশ্নটা কোনো একটা ব্যক্তিবিশেষের প্রশ্ন ছিল না, এই প্রশ্নটা ছিল একটা ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন, আন্তর্জাতিক প্রশ্ন। আমরা এইটি অবাক হয়ে যাচ্ছি, কোটি কোটি জনসংখ্যা পোকার মতো, এই জগতে পোকা যেমন থাকে সেরকম পোকার মতো কোটি কোটি জনসংখ্যা, তাদের পক্ষ থেকে কেন এই প্রশ্নটা আসছে না, কোন প্রশ্ন? অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষ সেহ ইয়ৎ কার্যম ম্রিয়মানস্য সর্বথা। হ্যাঁ, এসব আলোচনা হয়ে গেছে। সমগ্র মানব জাতির পক্ষ থেকে আমরা সবসময় আশা করছি, কেন বলে আমাদের ব্যাসমুনি হচ্ছে আমাদের আদিগুরু, তিনিও সবাইকে এরম আহ্বান করে যাচ্ছেন, আপনারা সবাই আসুন, আপনারা সকলে আসুন। সেই জন্য জন্মাদস্য ইয়ত অন্মেয়াদি তরাশ্বার্থ সভিজ্ঞ সারাট তেনে ব্রহ্ম এদা ইয় আদি কবয় মুহন্ত ইয়সুরয় তেয় বারি মেদাম যথা বিনিমহ তেসর্গহম মিশা ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। সত্যম সেই পরম সত্যবস্তুকে, আসুন আপনারা সবাই আসুন, সত্যম পরম ধীমহি বহু বচন ব্যবহার করা আছে। যদি এক বচন থাকত সত্যম পরম ধ্যায়েম, ধ্যান করব আমি একা, কিন্তু এখানে এক বচন নেই, এখানে বহু বচন আছে, সবাইকে আহ্বান করছেন ব্যাসমুনি আপনারা সব আসুন। কেন আপনারা এরকম আত্মহত্যা করছেন, আপনারা যেভাবে জীবনযাপন করছেন এটাকে আমরা শাস্ত্র প্রমাণে বলে দেবো, দেখিয়ে দেবো চোখে আঙুল দিয়ে, এটাকে বলে সুইসাইড, আত্মহত্যা বলা হয়, শাস্ত্র বলেছেন। আলোচনা প্রসঙ্গে দেখলাম এই যে জনঅরণ্য কোটি কোটি জনসাধারণ রয়েছে, কোটি কোটি জনসাধারণ রয়েছে, কোটি কোটি জনসাধারণ কত শো কোটি আমি এখন জানি না, কাগজ পড়ি না, আমি কিছু পড়ি না, বোকা লোক আমি। সেই এত কোটি জনসংখ্যার মধ্যে তোমরা যারা আজকে এই অপ্রাকৃত হরিকথা শোনবার সুযোগ পেলে নিরবচ্ছিন্নভাবে, যদি তারা এই জনঅরণ্যের মধ্যে আবার হারিয়ে যায় সেটা আমি সহ্য করতে পারবো না। সেই জন্য সদ্গুরু সবসময় শিষ্যকে এমনভাবে কৃপা করার চেষ্টা করেন, বহু দুর্ভাগ্য আমরা, দুর্ভাগা, বহু দুর্ভাগা আমরা, যার জন্য এত কৃপা করার পরেও কোনো কথা আমরা অনুভব করতে পারি না। বড় বিচিত্র গুরু বৈষ্ণবের মনোভাব, এটা সাধারণ বিচার দিয়ে বুদ্ধি দিয়ে বোঝা যায় না। পরীক্ষিত মহারাজের ওপর সুখদেব গোস্বামী অত্যন্ত প্রসন্ন ছিল, সুখদেব গোস্বামী অত্যন্ত প্রসন্ন। সুখদেব গোস্বামী অত্যন্ত প্রসন্ন, আর প্রসন্ন বলেই তিনি আজকে এত বড় গোপন কথা যেটা কাউকে দান করা হয় না, সেই গোপন ভগবানের গুজ্জাতে গুজ্জ এইসব কথা তিনি আজকে তাকে বলতে বসেছেন। শাস্ত্রের কথা কখনো মিথ্যে হয় না, শাস্ত্রতে উল্লেখ আছে। শাস্ত্রে উল্লেখ আছে, স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুজ্জমপিউত। শাস্ত্রে উল্লেখ আছে, স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুজ্জমপিউত। যদি আদরের শিষ্য হয়, আদর মানে, তার মানে আপনি কি বলতে চান, তার মানে কি তার মধ্যে কিন্তু পার্সিয়ালিটি আছে, পক্ষপাতিত্ব আছে বলে? কখনোই নয়। সদ্গুরু বৈষ্ণবের হৃদয়ে, ভগবানের হৃদয়ে কোনো দিন পক্ষপাতিত্ব নাই, কিন্তু তথাপি আমরা দেখি সদ্গুরুর সম্মুখে অনেক সময় শয়ে শয়ে শিষ্য আসেন, তাদের মধ্যে কদাচিৎ কেউ বহু বহু ভাগ্যবনে গুরুদেবের হৃদয়ের সঙ্গে ঐক্যতানে অবস্থিত হতে পারেন। পরম পূজ্য শ্রী শ্রী শ্রীল শ্রীধর গোস্বামী মহারাজ পরমহংস শ্রেষ্ঠ, তিনি প্রভুপাদের হৃদয়ের কথাগুলো খুলে খুলে বলতেন জগৎবাসীর কাছে। আজ কেন সমাজে এত সমস্যা, তার কারণ আমাদের প্রত্যেকের একটা একটা করে আলাদা আলাদা কেন্দ্রবিন্দু, সেন্টার পয়েন্ট হয়ে গেছে। এ বিশ্বের একটা কেন্দ্রবিন্দু আছে, তার নাম হলো কৃষ্ণ, অনন্ত বিশ্বের। সেই কেন্দ্রবিন্দুর সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলার যে প্রচেষ্টা, সেটিকেই বলে ভজন প্রচেষ্টা। আর সেটা মিলে গেলে হয়েই গেল। কৃষ্ণকে যেহেতু আমরা দেখতে পাই না, জানতে পাই না, পরমহংস গুরুদেবের সঙ্গে যদি হৃদয় মেলাতে পারি তাহলেই কার্যসিদ্ধ হয়ে গেল। কেন গুরুদেব কৃষ্ণের সঙ্গে মেলানো রয়েছে? অঙ্ক, ইফ এ ইজ ইকুয়াল টু বি, ইফ বি ইজ ইকুয়াল টু সি, ইফ সি ইজ ইকুয়াল টু ডি, দেন এ মাস্ট বি ইকুয়াল টু ডি। সামান্য অঙ্ক বেশি করেনি সাধারণ লোক যারা, তারাও এটা বুঝবে যারা ম্যাথমেটিক্স করে নাই। যদি এ সমান সমান বি হয়, যদি বি সমান সমান সি হয়, যদি সি সমান সমান ডি হয়, অটোমেটিক্যালি তাহলে এ সমান সমান ডি। এরকমভাবে গুরু বৈষ্ণব ভগবানের সঙ্গে হৃদয়কে মিলিয়ে অনন্ত আনন্দের সাগরেতে তারা ভাসছে, যেটা গজেন্দ্র মুখ্য নেবেছিলাম, গায়ন্ত আনন্দ সমুদ্র মগ্না, আনন্দ সমুদ্রের সাগরে তারা মগ্ন হয়ে পড়ে রয়েছে। তোমরা যে ছোটোখাটো কষ্ট লাভ লোকসান নিয়ে তোমরা পড়ে রয়েছ, ওটা তাদের মাথায় আসতে পারে না কী নিয়ে পড়ে রয়েছে এরা। যদি কেউ কিছু কেড়ে নিতে চায়, তাদের কাছে কৃষ্ণ সেবার কোনো উপকরণ আছে, জোর করে কেড়ে নিতে চাইছে, নিয়ে নিতে চাইছে, ছলচাতুরি করে, গুরু বৈষ্ণব অনেক কষ্ট করে তাকে বারণ করেন, এটা ভগবানের সেবার, যদি না শুনে তা না যাও বোঝো। তাদের কোনো বিষয় সম্পত্তি ধন দৌলত তাদের হৃদয়কে স্পর্শ করতে পারে না, কামেরিকন যদি করতো তাহলে অপ্রাকৃত জগতের এই সব অমৃতময় কথার অনুভব তাদের হৃদয়ে স্বত প্রকটিত হতো না। পিতামহামে সমরে অমর বলছেন, পিতামহামে সমরে অমরঞ্জয়ের দেবব্রতাদাতি অতিরথৈর স্তিমিঙ্গুলৈ দূরত্বয় কৌরব সৈন্য সাগরম কৃত্যাতরণ বৎসপদম স্ম যৎপ্লবাহা। দ্রৌণী অস্ত বিপ্লুষ্টমিদম মদঙ্গ সন্তান বীজম কুরু পাণ্ডবানম যুগোপকুক্ষেম গত আতচক্র মাতুশ্চ মে যশরণং গতায়া। আমার পিতামহগণ যারা ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ যারা অনুভব করতে পারবেন তাদের লোমকূপ খাড়া হয়ে যাবে, লোমকূপ খাড়া হয়ে যাবে। এরকম যুদ্ধ কোনো পুরাণে বা কোনো জায়গায় এরকম যুদ্ধের কথা বলা, লোম খাড়া হয়ে যাবে ভয়েতে। এরকম যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল সেখানে দেবব্রত অর্থাৎ পিতামহ ভীষ্ম কর্ণ জয়দ্রথ এসব বিশাল বিশাল সব রথ অতিরথ এরা সব ছিল, মহারথ এরা সব ছিলেন। সেখানে এক একজন সারা পৃথিবীকে উল্টোপাল্টা করে দিতে পারে এরকম তাদের বীরত্ব। সেখানে আমার পিতা আমার যে যে বংশধর যারা আছেন পূর্বজ, সে আমার ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির বলছেন আমার এই পিতামহগণ কি করে রক্ষা পেলেন, বড় আশ্চর্য। পিতামহা মে অমরে সমরঞ্জয়ের দেবব্রতাদি অতিরথ ইস্তিমিঙ্গুলই। যেমন সমুদ্রের মাঝখানে বিপদে পড়লে পরে তিমিঙ্গিল তিমি কেউ গিলে নেয়, তিমি মাছ কি গিলে নেয়, এরকম ধরনের তিমি মাছ যেটা কত বড় সেটা যদি কেউ দেখে ভয় পেয়ে আঁতকে উঠবে, সেই তিমি মাছকেও টুক করে ট্যাবলেটের মতো গিলে নেয়, তাহলে সে তিমিঙ্গিল। আবার তিমিঙ্গিলকেও গিলে নেয় তিমিঙ্গিল গিল। এরকম বস্তু সব সমুদ্রের মধ্যে আছে, কোথায় আছে এইসব মানুষগুলো কিলবিল করছে পোকার মতো, কিছুই খবর রাখে না, তারা জানে না। অন্তত যদি প্রকৃতির এই বৈচিত্র্যটাও যদি মাথায় আসতো তাহলেও মানুষ অন্তত সংযত হতো। হিমালয়ের এই বিশালতা, তার সম্মুখে দাঁড়িয়ে নিজের ক্ষুদ্রতা অনুভব, বিশাল সাগরের সামনে গিয়ে নিজের যে অবাঞ্ছিত কামনা বাসনার যে তরঙ্গ, আর এই তরঙ্গের সঙ্গে মিলিয়ে নিজের লজ্জিত হতে হয়, কিন্তু তা তো হচ্ছে না। তার কারণ কি মহারাজ? বলে তাদের চেতনা, তাদের চেতনার ডিগ্রি আস্তে আস্তে কমছে, বাড়ছে না। দিন যাচ্ছে, জনসাধারণের ডিগ্রি অফ কনসিয়াসনেস দিনে দিনে কমে যাচ্ছে। আর সাধুগুরু বৈষ্ণব খালি চিৎকার করছেন যেন এই চেতনাকে যেন বাড়ানো যায়। তাতে যদি অন্য সবাই তার বিরুদ্ধে লড়াই করে, বলে আপনি মিথ্যে কথা বলছেন, বলে ঠিক আছে আমি একমাত্র গুরুচরণের ছত্রছায়ায় দাঁড়িয়ে ওই একই সত্য কথা বলবো, তোমাদের ভয়তে আমি আমার কথা বদলাবো না, কারণ আমার যেহেতু তোমাদের কাছ থেকে কোনো আশাকাঙ্ক্ষা নাই, সেহেতু আমি ভয়েতে কথা বদলে দেবো পা পারবো না। গুরু বৈষ্ণব চেতনার উন্মেষের জন্য চেষ্টা করছেন, আর বাকি জগৎ বা যারা সাধুর বেশে রয়েছেন তারাও চেষ্টা করছেন কীভাবে চেতনাকে কমিয়ে আমি অন্যদিকে পরিচালনা করবো জনসমাজকে। এটাকে বলা হয় বিদ্রোহ, গুরু বৈষ্ণবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। আমি খুবই চিন্তিত তাদের মঙ্গল কী করে হবে। গুরু বৈষ্ণব আমার মতো বদ্ধজীব, তিনি অন্যায় করে ফেললেন, তিনি এটা ঠিক করলেন না, কী করে এটা হতে পারে আমার বিচার। যিনি কোনোদিনই কোনো ভুল করতে পারেন না, যাকে আমি বৈষ্ণব বললাম তিনি আমার ভুল করতে পারেন, এটা তো বহুপাত বলছেন এটা সোনার পাথর বাটি, সোনার আবার পাথর বাটি, এটা কী করে হয়। যাকে আমি বৈষ্ণব বলে দিলাম তার কোনো দোষ থাকতেন, নির্গুণ তিনি, নির্দোষ, বাদান্য সূচি অমানি মানত অনেক সব গুণ আছে। ভগবানের যত গুণাবলী সব ভক্তের মধ্যে সঞ্চারিত হয়, কিন্তু তাই বলে ভক্ত রাসক্রীড়া করতে যাবে না। এই জন্য আমাদের টিকাকাররা বুঝিয়ে দিয়েছেন বোকা লোকগুলো উল্টোপাল্টা মানে করবে, কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চারে, তার মানে বোধহয় কৃষ্ণ যেমন রাস করেছিল আমার গুরুদেব রাস করবেন, আমার গুরুদেবের চরণে তুলসী দেয়া যাবে, এগুলোকে বলা ছাগলের বুদ্ধি। তারা অনুভব করছে না এই কথার মানে কি। টিকাকাররা ওই জন্য ভালো করে আমাদের মতো পাগলকে বোঝাবার জন্য বললেন, কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকরি সঞ্চারের কথা ঠিক, কিন্তু কৃষ্ণ ভক্তের মধ্যে ভক্তের ভক্তত্ব বজায় রেখে যে গুণগুলো আসা দরকার সেই গুণগুলো আসবে। তা বলে সে সৃষ্টি করতে আরম্ভ করে দিল, এরকম ধরনের ক্রিয়া করবে না। ভক্তের ভক্তত্বকে বজায় রেখে যে গুণাবলীগুলো কৃষ্ণের থেকে সমস্ত গুণাবলী ভক্তের মধ্যে আসা দরকার সেইগুলো আসবেন। এসব কথা প্রচুর পরিমাণে আমাদের আলোচনা করার দরকার পড়েছে। আমি এইসব এইসব বৈষ্ণবগণের চরণে আমি প্রার্থনা করি। আমার গুরু ভাইয়েরা এরাও খুব প্রচার করছেন, চিৎকার করে এইসব সত্যকলাগুলো আলোচনা করার চেষ্টা করছেন। যদি এই সত্য কথা কাউর কানে যায় তো খুবই মঙ্গল। তাহলে অল্প কথার ওপর এই দাঁড়ালো, যেখানে আমার পিতৃপিতা মহগণের এত বড় বিপদ ছিল সেখানে কি করে তিনি রক্ষা পেলেন, তারা তাদের একটা কোনো কিছু ক্ষতি হলো না, অথচ তীরের পর তীর সমস্ত কিছু চলছে, অস্ত্রের পর অস্ত্র চলছে কুরুক্ষেত্রের যুদ্ধে, অথচ আমাদের পিতৃপিতামহর কোনো কিছু হচ্ছে না, কি ব্যাপার? শেষে প্রশংসা করে বলছেন এই ভগবান যে দ্রোণাচার্যের যে ছেলে দ্রৌণী অস্ত্র বিপ্লুষ্ট মিদম মদঙ্গম, আমার অঙ্গটা প্রায় শেষ হওয়ার উপক্রম হয়েছিল পাণ্ডব বংশের শেষ সন্ধান কুরুপাণ্ডবানাম। হ্যাঁ ঠিকই কথা, কেন কুরুবংশের কেউ ছিল না, কুরুবংশ তো কেউ ছিল দুঃশালাকে দিয়ে আর কি হবে, দুঃশালা ছিল তার বোন, বাকি তো সবাই চলে গেছে। তাহলে ঠিকই বলেছেন, কুরু এবং পাণ্ডব বংশ বাস্তবিক পক্ষে একটাই বংশ, কিন্তু কিন্তু ঝগড়া করে পরবর্তীকালে দুটো নাম হয়ে গেছে। বাস্তবপক্ষেই যাদেরকে পাণ্ডব বলা হয়েছে তারা কুরুবংশে, তারাও তুথেই, এটা তো পরবর্তীকালে একটা ডিভিশন ডিমার্কেশন একটা স্থাপন করার জন্য ভাগটা যেন তোমরা বুঝতে পারো এই জন্য বলা হয়েছে, বংশ একটাই। এখানে আলোচনা প্রসঙ্গে বলা হলো তাহলে এই যে কুরু মদঙ্গ সন্তান বীজম কুরুপাণ্ডবানম, কুরুপাণ্ডব বংশে এই যে একটাই সন্তানের বীজ মাত্র আমার মায়ের গর্ভে ছিল সেটাকেও শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল কে, অশ্বত্থমা। সেই অশ্বত্থমার অস্ত্রকে নিরস্ত করবার জন্য এই পরাত্পর অখিলেশ্বর দয়াল ঠাকুর ভগবান কৃষ্ণ তিনি করেছে আমার মাতৃকুক্ষে প্রবেশ করেছিলেন, উত্তরা গর্ভে প্রবেশ করে সেখানে আমাকে সর্বতোভাবে গদা চালনা করে সুদর্শন চক্র বিভিন্নভাবে তিনি রক্ষা করেছিলেন আমাকে। এখন পরীক্ষিত মহারাজ অত্যন্ত কাতর ভয় বলছেন, এত কৃতজ্ঞতা সহকারে বলছেন যে বীরজানি বীরজানি তস্যাখিল দেহভাজম অন্তর্বহি পুরুষকাল রূপই প্রয়ছত মৃত্যু মতাম মৃতাঞ্চ মায়া মানুষস্য বদস্য বিদ্যান। সেই অখিল গুরু সর্বজীবের হৃদয়তে যার অধিষ্ঠান রয়েছে, সর্বজীবের হৃদয়তে যিনি বসে রয়েছেন সেই হরি ভগবান শ্রীকৃষ্ণ পরাৎপর তস্যাখিল দেহভাজম, সমস্ত দেহধারী জীবে বসে রয়েছে, যত পোকামাকড় থেকে আরম্ভ করে পশুপক্ষী যত জীব আছে কার হৃদয়তে ভগবান নেই সেইটি বল। সকলের হৃদয়তে দেহে দেহে বসে রয়েছেন, কিন্তু কোনো মানুষ বুঝতে পারছে না যে তুমি কৃষ্ণকে প্রাপ্ত হয়েই বসে রয়েছ, কৃষ্ণকে প্রাপ্ত হয়ে বসে রয়েছো, তাহলে আর ভজন করার দরকার কি? বলে সেটাকে অনুভব করার জন্য বসে রয়েছো, তুমি কৃষ্ণকে প্রাপ্ত হয়ে গেছো, ভেতরেই রয়েছে সে অনাদিকাল ধরে, কৃষ্ণ ছাড়া জীবাত্মা নেই, কিন্তু সেটাকেই অনুভব করার নাম হলো ভজন। যার জন্য প্রহ্লাদ মহারাজ অসুর বালকগুলো বলেছেন কৃষ্ণকে ভজন করা খুব সোজা, অসুর বালকগুলো বলেছেন কৃষ্ণকে ভজন করা খুব সোজা, বন্ধুগণ তোমরা শোনো, যেমন পঞ্চভূত সর্ববিষয় আছে সেরকম যৎসাৎ সর্বত্র সর্বদা, সর্বভূতের হৃদয়তে তিনি ঢুকে রয়েছেন, তো তোমার ভিতরেও আছেন, খালি অনুভব করো, কীর্তন করো, কীর্তন করো, ভগবানের গুণগান করো দিন রাত, এই মুখটাকে বন্ধ করো না, মুখটাকে বন্ধ করো না। কোনো সময় কোনো সময় আমি অত্যন্ত চিন্তিত হয়ে পড়ি আমি কোথায় যাব, কত কাতরভাবে প্রার্থনা করেছি অনেক ব্যক্তিদেরকে সেবা করতে করতে, আপনারা কারোর সঙ্গে গল্প করবেন না, বিশেষ করে মাতাজির সম্মুখে একেবারেই বসবেন না। যদি আপনার ব্রহ্মচর্য পালন করার ইচ্ছা থাকে, যদি গৃহস্থ জীবনে প্রবেশ করার ইচ্ছা থাকে তাহলে বসুন, কিন্তু যদি সন্ন্যাসী ব্রহ্মচারী হয় তাহলে কোনো সেবা কার্য মায়ের সামনে বসেও করা যাবে না, ওনার থেকে এক শত হাত দূরে বসতে হবে। এ কথা বলে বলে আমার মুখে রক্ত বেরিয়ে গেল, কিন্তু কেউ শুনল না, আমার কথাগুলো কেউ শুনল না, তাতে অনেক দুঃস্পর্শ করে, অনেক কিছু অসুবিধা হয়। গুরু বৈষ্ণবরা ওরকমভাবে আহার করেন না, যে আহারেতে দোষ থাকে অনুভব করেন তারা, যার জন্য তারা আহার ত্যাগ করেন এবং ফল এবং দুধ আহার করে থাকেন। যখনই এইসব হরিকথা চলে, যখনই দেখেন আহারে অল্প, তখনই সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দেন, দিয়ে দুধ এবং ফল ফল টুকটাক পাওয়া যায়, এই পেয়ে তারা যে তারা মরেন না, আরও বঞ্চ শরীর ভালো থাকে। এই ভাবে তারা চতুরভাবে জীবনযাপন করেন, যাতে কাউকে কষ্ট দেওয়া হবে না, কাউকে অপমান করা উচিত নয়, কিন্তু কি করা যায়, এইভাবে তারা জীবনযাপন করেন। আমরা এখানে পরীক্ষিত মহারাজের কাতর প্রার্থনা শুনছি গুরুদেব, এই যে পরাত্পর অখিলেশ্বর তার কৃপা করে যদি তার কথা বলেন দয়া করে, আপাত দৃষ্টিতে যিনি কংস আদি দৈত্যগণকে নিধন করেছেন, আপাত দৃষ্টিতে শত্রু বলে মনে হয়েছিল, কিন্তু আমি আগেই বলেছি ভগবান এবং গুরু বৈষ্ণবগণ কখনই কাউ শত্রু হতে পারেন না, তাদের হৃদয় হচ্ছে নির্মল, তাদের হৃদয় হচ্ছে স্বচ্ছ দর্পণের মতো, তাতে যে ব্যক্তি যে মনোভাব যে বিকৃত ভাব নিয়ে আসবে ঠিক তার প্রতিফলনটা তাদের হৃদয়ে পড়ে যায়। তা গুরুপাদ পদ্মকে দেখেছি চোখ বুঝে রয়েছেন, কেউ সামনে এসে দণ্ডবোধ করলে একটু দেখলেন, দেখে বুঝে গেলেন ও কী ভাব নিয়ে এসছে, সঙ্গে সঙ্গে বুঝে যেতেন, কারণ ওদের হৃদয় হচ্ছে দর্পণ অত্যন্ত স্বচ্ছ। এসব শ্লোক আমি ভাগবতজি মহাপুরাণের সপ্তম স্কন্ধ থেকে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম ভগবানের কাউর কোনো পূজা দক্ষিণা এসবের দরকার নেই, তথাপি ভগবান কৃপা করে তাদের থেকে গ্রহণ করেন। কেন বলছেন, দর্পণে যেমন নিজের মুখকে নিজে দর্শন করে, সেরকম ভগবান এবং গুরু বৈষ্ণবের সামনে এসে যিনি কোনো কিছু দান করবেন, কিছু নিবেদন করবেন, কোনো কিছু করবেন, সেটা নিজেকেই মঙ্গল করা, তাদের কোনো স্বার্থ নেই। জগতে দান দক্ষিণা করার জন্য সব ব্যস্ত হয়ে পড়ে রয়েছে, কেউ কাপড়, কেউ ব্যাগ, আরে গুরু বৈষ্ণবের বমি আসে, তারা বলে মহারাজ তুমি কাপড় ফাপড় দিও না, তুমি নিয়ে যাও আমার কাপড়, কাপড় রাখার জায়গা নেই, আমি কাপড় দান করে দিচ্ছি, ব্যাগ নিয়ে আসছে, বিভিন্ন রকম দান দক্ষিণা দিচ্ছে, তাদের মাথায় বুদ্ধি নেই যে এগুলো নিয়ে তারা রাখবে কোথায়, তারা নিষ্কিঞ্চন। আজ তুমি বুধ, আজ তুমি দুধ খাওয়াবে, বাদাম খাওয়াবে, কাজু খাওয়াবে, কালকে সে তো গিয়ে জঙ্গলে বসে থাকবে, কোথায় পাবে কাজু আর কিচমিচ, ভালো মুশকিল ব্যাপার, দুধ খাও বাবা আর এ খাও, ঠিক আছে আমার অভ্যাসটা খারাপ হয়ে যাবে, তোমরা কোথায় মিলবে তখন, তখন আমি লোককে কোনো ধনী লোকের পায়ে ধরবো, আমি কিছু কিনবো, আমাকে দিন টাকা পয়সা, তাহলে আর গ্রন্থ আদি ছাপা হবে না, যা প্রণামি আছে সব গ্রন্থ ছাপা হয় আমার, বৈষ্ণব সমাজ জানেন, এই মহারাজ জানেন, লণ্ঠনের আলোতে থাকা, কেরাসিনের আলোতে, আর এইসব মহারাজ জানেন সব। কাজেই জীবনটাকে সংযতভাবে কাটাবার দরকার, বুদ্ধিমান ব্যক্তিকে হাজারবার বলতে হয় না, একটা কথা বলার সঙ্গে সঙ্গে তুই বুঝ, যিনি ভজন করবেন, যার উদ্দেশ্য অন্য তিনি কোনো কথা মানবেন না। এখানে আমরা দেখলাম যে তিনি এই ভগবানের পরাত্পর অখিলেশ্বরের লীলাকথা শ্রবণ করার জন্য কাতরভাবে প্রার্থনা করছেন, যে কি করে যে রোহিণী গর্ভেতে এলো, বৈজে রোহিণ্যা স্তনয় প্রক্ত রাম শঙ্কর্ষণস্তয়া দেবক্যা গর্ভন গর্ভ সম্বন্ধ কুত দেহান্তরম বীণা, কি করে আমরা আশ্চর্য দেহান্তর হলো না, এক দেহ ছেড়ে দিয়ে আর কিছু হলো না, অথচ সেখান থেকে সোজাসরি দেহান্তর হয়ে গেল, এইখান থেকে গর্ভ চলে গেল ওখানে, কি করে এটা হয়, এইসব রহস্য জানবার জন্য চেষ্টা করছেন। কি করে ভগবান এই কংসের সেখানে কারাগারে আবির্ভাবে কংসের ভয়ে জগৎবাসীকে বঞ্চনা করার জন্য ব্রজে বসন কিম করদ মধুপুরিয়াঞ্চ কেশবাহা হ্যাঁ ভাতরঞ্চ অবধিত কংসম মাতুর অধ্যাত অতরহণম, এই যে সেখানে কংসকে বধ করা, তারপরে প্রথমে ব্রজেতে গিয়ে লুকিয়ে থাকা, এই সব লীলাগুলো আপনি দয়া করো। আর আপনি যদি গুরুদেব ভেবে থাকেন যে আমার হরিকথা শুনবার জন্য মন নাই, হয়তো আপনি করুণা করে ভাবছেন যে শিষ্য আমার এতদিন ধরে নিরন্তর হরিকথা শুনছেন, ননস্টপ হরিকথা, ম্যারাথন হরিকথা, ননস্টপ অনর্গল হরিকথা চলছে, কোনো রাত দিন কোনো বিশ্রাম কোনো খাওয়া চান কিছু নেই, হয়তো আপনি সেই জন্য ভাবছেন যে আমার শিষ্য হৃদয় ক্লান্ত হয়ে পড়েছে, সেই জন্য যাও তুমি একটু বিশ্রাম করো। কিন্তু গুরুদেব আপনার চরণে এ আমি নিবেদন করছেন, বক্তম রহস্যি সর্বজ্ঞ শ্রদ্ধা ধানাই অবস্থিতম, আমি আপনি গুরুদেব বলেন স্নিগ্ধস্য শিষ্যস্য গুরুব গুজ্জম অপি হতো, শাস্ত্রের কথা আপনি সুস্থ করবেন নিশ্চয়ই আমার মনে হয়। আপনি সর্বজ্ঞ, আপনি আমি যে শ্রদ্ধাবান হয়েছি এটা নকল কি আসল আপনি বুঝতে পারছেন, দয়া করে আপনি বলুন এসব কথা। নৈশাতি দুঃস্বাহা ক্ষুদমাম ত্যক্তোদম বিবাধতে পিবন্তম তন্মুখাম্বুজচ্যুতম হরিকথামৃতম, নৈশাম নৈশাম বলছে নৈশাতি দুঃস্বাহা, এই যে ক্ষুধা তৃষ্ণা এতদিনকার আপনি মনে করছেন আমাকে কষ্ট দিচ্ছে তা নয়, নৈশাতি দুঃস্বাহা খুতমাম ত্যক্তো তোমে বিবাধতে, আমার হরিকথা শোভনে কোনো তন্দ্রা নিদ্রা তন্দ্রা আলস আদি আলস্য আদি ক্ষুধা তৃষ্ণায় কাতর হওয়া এরকম কোনো প্রসঙ্গ আমাকে বিশ্বাস করুন আপনি স্পর্শ করে নাই। আপনি নিশ্চিন্তে বলতে পারেন যদি আপনি আমাকে করুণা করেন কৃপা করেন তা দয়া করে বল, কারণ আমি আপনি ভেবেছেন আমি তৃষ্ণাত্ত হয়েছি ক্ষুধাত্ত হয়েছি কিন্তু হই নাই। পিবন্তম তন মুখাম্বুজচ্যুতম হরিকথামৃতম, আপনার মুখারবিন্দের হরিকথা আমি তো পান করছি, আমার তো কোনো রকম কোনো তৃষ্ণা লাগছে না। এই করে ধীরে ধীরে সমস্ত সুখদেব গোস্বামী এবার বর্ণনা করতে আরম্ভ করলেন, বর্ণনা করতে আরম্ভ করে সুখদেব গোস্বামী প্রথমেই বলছেন শ্রী সুখ উবাচ সম্যক ব্যবস্থিতা বুদ্ধিস্তব রাজস্থি সত্তমাহা, দেখুন কীরকম কথা, আমি সকালবেলার অধিবেশনে যদুকে যদুকে কেন হ্যাঁ মুনিসত্তম বলা হলো, মুনি মুনি সত্তর সত্তম, এত বড় কথা, যদু সম্বন্ধে কতগুলো টাইটেল দেয়া হলো, যদু সম্বন্ধে কতগুলো টাইটেল ভাগবত প্রারম্ভই আরম্ভ করে দিল। এখানে আমরা সেসব ব্যাখ্যা করেছি সকালবেলার অধিবেশনে, যদশ্চ ধর্মশীলস্য নিতরম, নিতরম মানে অভিঘ্নম, যিনি নিরন্তর ধর্মযাজন করছে, তাও কোন ধর্ম, লোকধর্ম বেদ ধর্ম মানব ধর্ম সমাজ ধর্ম দেহ ধর্ম মনোধর্ম নয়, কি ধর্ম, ভাগবত ধর্ম, নিরন্তর ভগবানকে নিরবচ্ছিন্নভাবে সন্তুষ্ট করার যে প্রয়াস প্রচেষ্টা সে যদুর হৃদয়তে ছিল, একে কেউ তার পিতা জানতে পারেনি যজাতি জানতে পারেনি, সেই জন্য পুত্রের উপর রেগে গেছিলেন, আমার কথা মানল না, আমি যে বলেছিলাম তোমার যৌবনটা দাও আমি কিছুদিন লীলা করি তারপর ফেরত দেবো তো শুনল না, জগৎবাসীর বিচার আলাদা আর শাস্ত্রের পরমাংশগণের বিচার আলাদা, ভাগবত হচ্ছে পরমাংশগণের একমাত্র আনন্দময় বিষয়, এটা জগতের লোকের কোনো মূর্খ লোকের জন্য নয়, যদি তারা কোনো দিন সেই অবস্থায় উন্নীত হয় তাহলে কোনো বাধা নেই। এই জন্য হইয়াছেন হইবেন যত বৈষ্ণবের গণ সবার চরণ বন্দী দন্তে করি ঘাস, হরি হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণবন্দী দন্তে করি, কিন্তু প্রভুর দাস হওয়া চাই, প্রভুর দাস না হয়ে মায়া দাস হবে, আমি চরণ বন্দন করব এটা হবে না, এটা হয় না। আর পরমহংস দৃষ্টিকোণ নিয়ে যদি বলি জগতের সবাই বৈষ্ণব তাহলে আর আমার হরিকথা বলার দরকার নেই, আমি জঙ্গলে গিয়ে বসতাম, কেন, সদ্গুরু মিলে ভেদ বতাবে জ্ঞান করে উপদেশ কয়লা কা মেলা ছুটে যে আঁক করে প্রবেশ, এই কথা আমি ব্যাখ্যা করেছিলাম, তাহলে এটা হচ্ছে না। এই জন্য আমাদের গৌড়ীয় গুরুবর্গ প্রায় আমাদের শিল ভৌপাদ ভক্তিমে সবাই পরমহংস, কিন্তু তারা জোর করে জগতের লোককে শিক্ষা দেবার জন্য তীব্র ভাষা বলেছেন, গৌরকিশোর বাবা তীব্র ভাষা বলেছেন, এই সব ভাষাগুলো গালাগাল যদি না দিতেন তাহলে আজকে আমি মানুষ হতে পারতাম না, গৌরকিশোর বাবা পরমাংশ তার তো কোনো দরকার ছিল না, কেন বলেছেন এসব কথা, গালাগাল দিয়েছেন, গৌরকিশোরদা কাজ মৌন মৌন অবলম্বন করে হরিভজন করতে পারতেন, দরকার কী আছে জগৎবাসী যা করে। সময়ে সময়ে বিভিন্ন সিদ্ধান্ত বিরোধে অত্যন্ত কষ্ট পেয়ে তিনি বিভিন্ন রকম লীলা করেছেন। আমি বলেছিলাম একবার তিনি ওপার থেকে কী করলেন, গিলে করা পাঞ্জাবি ধুতি এইসব পরে এখানে ফ্রেঞ্চ কাট দাঁড়ি, ফ্রেঞ্চ কাট দাঁড়ি নিয়ে তিনি এপারে এসে গায়ে ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে সেন্টের জামাইয়ের মতো, ছিল ভক্তিমনি ঠাকুরের কাছে সানন্দ সুখতাগঞ্জের ভক্তিমনি ঠাকুর দেখে চরক গায়ে, এ কী বাবাজি মহারাজ, এ কী আপনার বেশ। তখন বাবাজি মহারাজ কেবল হাসছেন, কিছু বলছেন না, হো হো করে হাসছেন। তারপরে তো লাস্টে বললেন, এখন তো আমার আয় কেউ বদনাম দিতে পারবে না যে সাধু হয়ে কেন কামিনীর আশা করছো, যে কামিনী সম্ভাষণ করছো, এখন তো আর কেউ বলতে, এখন তো আমি জামাই সেজেছি, এখন যথেচ্ছ আমি লীলা করতে পারবো কামিনী কাঞ্চনে, কি দরকার আছে সাধুর বেশ নিয়ে এরকম ধরনের গোপনে ব্যবচার করার তো প্রয়োজন নেই, সস্তা জিনিস বাজারে পড়ে রয়েছে, যাও নিয়ে না। এর জন্য গুরু বৈষ্ণবকে বঞ্চনা করা করতে গেলে তো নিজেই ঠকবে তুমি, তাদের তো কোনো কিছু হবে না। এই জন্য এই মহাপুরুষগণ যখন আমাকে তীব্র কথা বলেন তখনই বোধ করি সেই মহাপুরুষগণ আমাকে কৃপা করেছে। আমরা এতই দুর্ভাগা যদি গুরু বৈষ্ণব আমাকে আমাকে প্রীতি করে গালাগাল দেন, ভৎসনা করেন, তখন আমি বলি এরা দুষ্ট বদমাইশ, এ সাধুই হয়নি, এরম বলে আমার কপাল এত খারাপ যে আমি এটা মেনে নিতে পারলাম না যে বৈষ্ণবের কতটা করুণা হয়েছে যে তিনি আমাকে বললেন আমি আমার জীবনের ভুলগুলো, যা ভুলগুলো করছিলাম সেগুলো সংশোধন করে নিতে, কোথায় অনায়াসে আমি ভগবানের কাছে চলে যেতাম, এই ভাবনাটা কারোর হৃদয় এলো না। বিপরীত পক্ষে যে প্রশংসাগুলো আদৌ সত্য নয়, এই প্রশংসাগুলো শোনবার জন্য আমার বড় ব্যস্ততা হয়, আমি বড় আসনে বসি, অনেক টাকা পয়সা জোগাড় করি, অনেক শিষ্য সামন্ত করে তার আমাকে পূজা করবেন এবং মিথ্যে প্রশংসা করবেন, কারণ এই প্রশংসাগুলো আদৌ আমার জীবনে খাটে না। পিথু মহারাজকে যখন প্রশংসা করা হয়েছিল আবির্ভাবের সঙ্গে সঙ্গে পিথু মহারাজকে প্রশংসা করছে ঋষিমুনিরা, পিথু মহারাজ তখন অবাক হয়ে বলছেন ঋষিমুনিদের, আপনারা কী জন্য আমাকে প্রশংসা করছেন, আমি তো সবে আবির্ভাব হলাম, আমার কী কী গুণাবলী আপনারা দেখে ফেললেন যে প্রশংসা করতে আরম্ভ করলেন। ঋষিমুনি বললেন যে আপনার এই তো আবির্ভাব হলেন, কিন্তু আপনার দিব্য গুণাবলী আমরা জানি, আপনার চরণ চিহ্ন, হাতের চিহ্ন, আপনি কে, এইসব তত্ত্ব আমরা জানি বলেই তো প্রশংসা করছি, কিন্তু বদ্ধজীব কি সেসব জানে? আমাদের এমন অভ্যাস হয়ে গেছে যে মিথ্যা প্রশংসাকে শোনবার জন্য আমি বড় উৎসুক হই, কে কত আমাকে বেশি মালা দেবে, কে কত আমাকে প্রশংসা করবে, এই জন্য আমি বসে থাকি কত প্রশংসা করবে। কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণবগণের হৃদয়ে এসব থাকে না, এগুলি লক্ষণ। আর যদি আমি ওই সব গুরু বৈষ্ণব যারা সেজে রয়েছেন তাদের পায়ে তেল মাখাতে আরম্ভ করি, তাহলে প্রভুপাদ বলছে তোমারও ভক্তি শেষ হয়ে গেল, বরঞ্চ ওগুলোকে সঙ্গ কেটে দাও, যেমন অপারেশন করে ক্যান্সারকে কেটে দেয়, আমার জীবনে এরকমভাবে ক্যান্সারের মতো কেটে কেটে সব ফেলে দিয়েছি, যদি আরও বাদ দিতে হয় লাস্টে আমি আমাকে কেউ ত্যাগ করে দেয় সবাই, তা আনন্দে থাকবো, আপত্তি কিছু নেই, আমার কিছুতেই ভয় নেই, আমি তৈরি হয়ে বসে রয়েছি। সেই জন্য বলা হচ্ছে যদুকে বলা হচ্ছে ধর্মশীলস্য নিতরম, তারপর বলা হয়েছে মুনিষত্তম ইত্যাদি অনেক প্রশংসা করা হয়েছে যার বংশে ভগবান এসেছেন। আর এখানে আমরা দেখলাম পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রার্থনা করায়, এখন সুখদেব গোস্বামী সুন্দরভাবে এই হরিকথা বলতে আরম্ভ করেছেন, সেখানে বলছেন সুখ উবাচ সাম্য বলছেন সম্যক ব্যবসীতা বুদ্ধিস্তব রাজস্বী সত্তম, এই যেমন যদুকে মুনিসত্তম বলা হয়েছিল এখানে বলছে রাজস্বী সত্তম, বাবা রাজা যুক্ত ঋষি, যার জীবনে দুটো টাইটেল কাজে লাগে, যার জীবনে দুটো টাইটেল একই সঙ্গে কাজে লাগে, সেটা কি, একদিকে তিনি রাজা অপরদিকে তিনি ঋষি, দুটোই বলতে পারো, যেন জনক মহারাজকে বলতে পারো রাজর্ষি, এনাকে বলতে পারো, তাহলে এই উপাধি কে দিচ্ছেন, বলে সাক্ষাৎ পরমহংস শ্রেষ্ঠ সুখদেব গোস্বামী, যার উপরে আর কাউকে দিয়ে আমরা সার্টিফিকেট পাবো না, এত বড়। তাহলে সম্যক ব্যবস্থিতা বুদ্ধিস্তব রাজর্ষি সত্যমাহা, হে রাজর্ষিগণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোমার বুদ্ধি সত্যি সত্যি খুব সুন্দর বুদ্ধি, সম্যক ব্যবস্থিতা, মানে অর্গানাইজ, ওয়েল অর্গানাইজড, যেটাকে ইংরেজিতে বলতে ইওর ব্রেন ইজ নাও ওয়েল অর্গানাইজড, তোমার বুদ্ধি সম্যক ব্যবস্থিত হিস, তার তোমার ওই বুদ্ধিটা বেশ অপূর্ব, এটি হওয়া দরকার। কেন বলছেন বাসুদেব কথায়াম তে যজ্জাতা নষ্টিকীরতিহি, বলছে বাসুদেব কথায়াম, বাসুদেব পরাত্পর অখিলেশ্বর ভগবানের কথাতে তে তজ্জাতা নষ্টিকীরতিহি, তুমি ভগবানের কথাতে নিরবচ্ছিন্ন রতি লাভ করেছ, জগতে এর চেয়ে বেশি ভাগ্যবান আমরা কাউকে বলতে পারি না। যদি আপনারা বলেন কোটি কোটি টাকা কেউ নিয়ে এসছেন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন, শাস্ত্র তাকে ভাগ্যবান বলছেন না। শ্রীমন মহাপ্রভুর কথায় আমাকে ফেরত যেতে হচ্ছে, কারণ যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভুর আলোকে এসব কথা আলোচনা করতে বসেছি, ভাগবত দর্শন। শ্রীমন মহাপ্রভু নীলাচলে লীলাকালীন অবস্থায় একদিন পদ্মন্য মিশ্র তার কাছে গিয়ে বলেছিলেন, প্রভু একটু হরিকথা শোনবার ইচ্ছা, যদি কৃপা করে বলেন। প্রভু সাক্ষাৎ ভগবান নিজে নিজে নিজের কথা কী বার বলবেন? তিনি বললেন, আমি তো হরিকথা জানি না, তো সবেমাত্র রায় মহাশয়ের কাছে শুনি, তো তিনি এখানে নাই, তিনি গ্রামের বাড়িতে গেছেন দরকারে, আমি সবেমাত্র তার কাছে শুনি, তোমার যদি ইচ্ছা থাকে শুনবার তাহলে তার কাছে যাও। আর তারপর প্রশংসা করে বললেন, তোমার হরিকথায় রুচি, তুমি মহাভাগ্যবান। মহাপ্রভু সাক্ষাৎ ভগবান বললেন, তোমার হরিকথায় রুচি, তুমি মহাভাগ্যবান, যার হরিকথায় রুচি সে মহাভাগ্যবান। মহা মানে শুধু ভাগ্য না, তিনি মহাভাগ্যবান, যার হরিকথায় রুচি তিনি মহাভাগ্যবান, তার মতো আর ভাগ্যবান কেউ নাই। জগতে যদি ভাগ্যের সীমা করতে হয় তাহলে এইটা দিয়ে সীমা করতে হয়, কোন সাধুর ভগবত চরণারবিন্দে অনর্গল হরিকথা শোভন কীর্তনের নিত্যবৃত্তি লাভ হয়েছে, কৃষ্ণভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। আলোচনা প্রসঙ্গে আমরা দেখলাম সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, পৃথিবী অত্যন্ত ক্লিষ্টা হয়ে গেছে, অত্যন্ত কষ্ট পাচ্ছেন, পৃথিবী কাঁদতে কাঁদতে সেখানে যে ব্রহ্মার কাছে গেছেন, ব্রহ্মাকে গিয়ে নিজের করুণ কথা বলছেন, যে এই জগতে সমস্ত অসুর সমস্ত ভর্তি হয়ে গেছে, তারা অত্যাচার করছে, সত্যের আশ্রয় নিচ্ছে না, তারপর বিভিন্ন রকমের অত্যাচার করছে, যাগযজ্ঞ কলুষিত হচ্ছে, পবিত্রতা বজায় থাকছে না, হরিভজনের জন্য কারোর কোনো তাগাদা নাই, বড় অবস্থা। সবচেয়ে বেশি পৃথিবী দুঃখিত হন যখন মিথ্যাকে আশ্রয় করে জনসাধারণ চলতে থাকে, সেই সময় ভগবান আর পৃথিবী আর সহ্য করতে পারেন না। পৃথিবীকে বলবা সর্বংসহা, পৃথিবীর মতো সহ্য ক্ষমতা আর কাউর নাই, দিনের পর দিন তাকে মাটি খুঁড়ে ফেলছে, মাটির তলায় অ্যাটমিক এক্সপ্লোশন, পারমাণবিক পরীক্ষা করছে তলায়, দিনের পর দিন অত্যাচার করছে, তথাপি পৃথিবী বলছেন না আমি তাদের চাল গম চিনি এইসব দেবো না, কিছু তোদের মেরে ফেলবো, পৃথিবী বলছেন না। ওই জন্য পৃথিবী হচ্ছে মায়ের স্বরূপ, এটা অনেকেই জানেন না, অবশ্য বর্তমান যুগের মায়ের কথা আমি বলছি না, যারা আদর্শবান মা আছেন তাদের কথাই আমি বলছি, যারা কোনো কিছুই বজায় রাখতে পারলেন না তারা মা হওয়ার যোগ্যই নয়, অবাঞ্ছিত সমাজে কিছু জনসংখ্যা বাড়বে। আমি দুঃখের সঙ্গে বলেছি সমাজে কিছু মানুষরূপী পশুর সংখ্যা বাড়ছে, সাধুর সংখ্যা বৃদ্ধি হচ্ছে না, আমরা চিন্তিত, আমরা সাধু বেশি কিছু মানুষের সংখ্যা বাড়াতে চাই না, বাস্তব সাধুর সংখ্যা বৃদ্ধি হোক এটি চাই, এটা আমি বলিনি, এটা বৈশিষ্ট্য মুনি বলেছেন, সাধু শাস্ত্রের বিভিন্ন জায়গায় আছে, এগারো স্কন্ধে আলোচনা করব, বৈশিষ্ট্য মুনিও এই কথা বলেছেন যে যারা খালি খাওয়া দাওয়া এসব নিয়ে থাকে, সমস্ত কি নিয়ে থাকে, সন্তান আদি উৎপাদন, তারা কি করেছেন, পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য বা এইসব কথা আমি তুলেছিলাম, পুনঃ পুনঃ বলবো না। আহার নিদ্যা ভয়ে মাইথনঞ্চ সামান্য মেয়ে পশুভি নরানাম জ্ঞান বিশেষ অধিক নরানাম জ্ঞানে নহীনা পশুভি সমানা, জ্ঞানে নহীনা পশুভি সমানা, যার জ্ঞান নেই সে তো পশুর সমান, আর জ্ঞানও যদি হয়, ফিজিক্স কেমিস্ট্রির জ্ঞান হলো, ম্যাথমেটিক্সের জ্ঞান হলো, ভগবানের কোনো জ্ঞান হলো না, স্ট্যাটিস্টিক্সের জ্ঞান হলো, অন্য অন্য বিষয়ে সেই জ্ঞানের কথা এখানে বলা হয়নি। যে জ্ঞানের কথা বলা হয়েছে, যেকে যেটা জানলে পরে মানুষ তৃপ্তি হয়ে যায়, অমৃতপ্রাপ্ত হয়, সেই জ্ঞানের কথাই এই সব কথা বলা হয়েছে। যস্মিন প্রাপ্তে সর্বমিদম প্রাপ্তুম ভবতি, যস্মিন জ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতুম ভবতি, সেই জ্ঞানকে তোমরা পাওয়ার চেষ্টা করো, যার পরে আর কোনো কিছু জানবার জন্য অবশেষ থাকবে না। যে জানার পরেতে আমার আর কোনো কিছু জানবার অবশেষ থাকে না। অনন্ত জগতের যত জ্ঞান যে পরাত্পর অখিলেশ্বর ভগবান থেকে উৎসরিত হয়েছে, বেরিয়ে এসছে, উৎসারিত হয়েছে, তাকে জানলে পরে আর কি জানার অবশেষ থাকতে পারে। এই জন্য বলা হচ্ছে এখানে পৃথিবী কাঁদতে কাঁদতে গিয়ে পৌঁছালেন গৌরূপ ধারণ করে। চেতনার জাগরণ বইটা এখানে ওরা নিজের ইচ্ছা মতো, আমি তো বই কোনো সব মঠেই দিয়ে দিই, এইবার প্রথমবার জীবনে হরিকথাতে এটা জোর করে কিছু বই নিয়ে এসছে, জোর করে, তাও এবার আমি জানি না কী কী বই নিয়েছে। চেতনার জাগরণ এদের দেওয়া দরকার, যদিও এরা মুসলিম নয়, হিন্দু, হিন্দু মুসলিম এই ভাগ আমি করছি না, হিন্দু বলে কোনো কথাও নেই, পরিভাষা হয় না, সিন্ধু নদীর তীরে, যাই হোক, এটা চেতনার জাগরণ করার জন্য। কিন্তু এই গ্রন্থ ওরা অল্প এনেছে, সব শেষ। কিন্তু চেতনার জাগরণের তিনটে স্যাম্পল এখানে রাখা হবে কাল থেকে, কাল বা পরশু থেকে, সেটা সবাই উল্টে পিল্টে একটু দেখবে, অন্তত চোখের দেখা, পরে এই গ্রন্থটা আস্বাদন করবে, করে তারা অবাক হয়ে যাবে সেখানে কি কি বস্তু, গবেষণামূলক বস্তু সেখানে দেওয়া আছে। খালি উল্টোপাল্টা দেখবে, হিন্দি বাংলা ইংরেজিটা হচ্ছে, আর সেখানে হাইলাইটস একটা আছে, তার ইংরেজি আর হিন্দি সমস্ত এখানে থাকবে, কাল বা পরশু থেকে টেবিলে থাকবে, ভালো হবে, লোকে একটু দেখলেও শান্তি, পরে পূজারীর কাছ থেকে পরে কেউ কেউ পেতে পারে, হরিকথাও তাই, কারণ সঙ্গে সঙ্গে আমরা চলে যাব। এখানে বলা হচ্ছে যে পৃথিবী গৌরূপ ধারণ করে এসছেন, এই এইটার কথা বলতে গিয়ে ওই কথা বললাম যে বেদেতে গোমাতার বিশ্বস্বরূপের কথা বলা রয়েছে, গোমাতার পৃথিবী যে রূপ ধারণ করেছে গোমাতার, সে প্রসঙ্গে আগেও আমরা দেখেছি পরীক্ষিত মহারাজ যখন কলিকে শাসন করেন সে প্রসঙ্গে এসছে, বিশ্বরূপ ধারণ করেছেন ধর্ম, আর পৃথিবী গৌমাতার রূপ ধারণ করেছেন, এসব আলোচনা আমি করেছিলাম। এখন সেখানে ব্রহ্মা যখন ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা সেই সব কষ্টের কথা শুনে তিনি কী করলেন, ক্ষীরসাগরের তীরে দেবগণকে নিয়ে উপস্থিত, জগাম বলছেন ব্রহ্মা, ব্রহ্মা তদুপধারিয়াথ সহ দেবই স্তয়া সহ জগাম স স্ত্রীনয়ন স্থিরম, স্ত্রীনয়ন বলছেন স্থিরম ক্ষীরোপয়নিধে, ক্ষীরসাগরে যিনি শয়ন করে থাকেন সেই ভগবান, তত্র গত্যা জগন্নাথম দেবদেবম বৃষাকপিম পুরুষম পুরুষ সূক্তেণ উপতস্তে সমাহিতঃ, যে পুরুষ সূক্ত মন্ত্র আমাদের গুরুবর্গ বলেন, অর্চনে যদি রাগমার্গে প্রবিষ্ট না হতে পারো অন্তত পুরুষোক্ত মন্ত্রের দ্বারা আরাধনা করলে ভগবান খুব সন্তুষ্ট হবেন। কিন্তু এই পুরুষোত্ত মন্ত্র সবাই করবে না, সবার জন্য নয়, যেতে ব্যক্তি এটা করা সবার জন্য নয়, এটা অনেক ব্যাপার আছে এর মধ্যে। ওম সহস্রশীর্ষা সহস্রপাদস সভূমি ইত্যাদি সব মন্ত্র আছে, এগুলো উচ্চারণই লোকে করতে পারে না, পড়বে তো দূরের কথা, উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যাবে, পারবে না। সেই জন্য সেখানে গিয়ে কী করলো, এই পুরুষোত্ত মন্ত্রের দ্বারা ব্রহ্মা আরাধনা করলেন, করার পরে সেখান থেকে গিরম সমাধৌ গগনে সমীরিতম নিশম্য বেধাস্ত্রী দশানুবাচহা, ত্রিদশের অধিপতি ভগবান পরাত্পর অখিলেশ্বর সেখানে গম্ভীরভাবে শব্দ বললেন, সেটা শুনতে পেলেন ব্রহ্মা শঙ্কর আদি সবাই শুনতে পেলেন না, বলছেন শোনো আমার কথা, এই সমস্যার সমাধান হবে, পুরৈব পুংসা বলছেন পুরৈব পুংস অধৃত ধরা জর ভবদ্ভীর অংশই যদুসু উপজন্যথাম, পুরৈব বলছেন পুংস অবধৃত ধরা জর, পৃথিবীর যে এই কষ্ট এটা আগেই জানতে পেরেছি, তোমরা যে আমার কাছে এসে সো অ্যাপ্লিকেশন জমা দিচ্ছ, অ্যাপ্লিকেশন জমা দিচ্ছ, তার আগেই আমি জানতে পেরেছি। তো এর কোনো দরকার নেই, আমি জানতে পেরেছি পৃথিবীর যে কষ্ট হচ্ছে। আর তোমাদের আমি বলছি, আমার এটাই ইচ্ছা, আমার আদেশও বলতে পারো, যাই হোক, তোমরা তোমরা কি করো বলছেন, ভবদ্ধির অংশই রূপজন্যতাম, হ্যাঁ, উপজন্যতা, তোমরা বিভিন্ন অংশ দিয়ে তোমরা এই জগতে আবির্ভাব হও, কেউ কেউ দেবকুলে বা বিভিন্নভাবে যে কোনোভাবে, ভবদ্ধির অংশৈর যদুসু, যদুকুলেতে বিভিন্ন অংশভাবে আবির্ভাব হও তোমরা। এই যে আমাদের যত জীবকুল আছে এগুলোকে বলা হয়েছে বিভিন্নাংশ, এগুলো হচ্ছে বিভিন্নাংশ জীব সমস্ত। আর ভগবানের সাংশ আদি বিভিন্ন প্রসঙ্গ আছে, কোনোদিন যদি চৈতন্য চরিতামিতের রসময় ব্যাখ্যা গুরুবর্গ আমাদের সামনে বলেন তখন আমরা এটা শুনতে পারব, তার আগে এটা অনুভবের বিষয় হবে না। তা বাস বলছেন, সবাইকে বলছেন, আর শক্তি বলছেন, আর বলছেন স বলছেন, যাবৎ উর্বা ভরম ঈশ্বরেশ্বরহা সকাল সক্তা খপায়ং চরেদ ভবিহি, বলা তারা কি করবেন বলছেন, ভগবান হরি বলছে আমার নিবেদনের পূর্বেই, বলছে আপনাদের নিবেদনের পূর্বেই আমি জেনেছি, সেই ঈশ্বরের ঈশ্বর পরম কারণ যতদিন মর্ত, অর্থাৎ ক্ষীরসাগরের যে ভগবান তিনি বলছেন, অর্থাৎ তার মূল কারণ হচ্ছে নন্দনন্দন শ্রীকৃষ্ণ, সেই জন্যই এই কথাটা বলছেন, তিনিও পূর্ণ ঈশ্বর, তিনি ঈশ্বরের ঈশ্বর, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণকরণ কারণম, এই কথাটাই স্থাপন করছেন এখানে। জগতে যত কিছু বিষয়বস্তুর ওপর আমি গবেষণা করি, যে কোনো বিষয়বস্তুর আমি চিন্তাধারা করি, আমি বিচার বিশ্লেষণ করতে যাই, বিশেষ করে গবেষণা করতে গেলে, যে কোনো একটা বিষয়ের ওপর গবেষণা করতে গেলে, সেই বিষয়টা গবেষণা করলে প্রথমেই আমি একটা ধাক্কা খাব। যে কোনো গবেষণা যারা করেছেন তারা জানেন, প্রথমে একটা ধাক্কা খাবো, কাজ হলো না, এটা কেন হলো না, এটার কারণ অনুসন্ধান করতে গিয়ে আর একটা বিষয়ের গবেষণা করব, এটা কেন হলো না, এটাকে গবেষণা করতে গিয়ে তার পেছনে কারণটা কী, এই করতে করতে সমস্ত কারণ বিশ্লেষণ বিশ্লেষণ করতে করতে বৈজ্ঞানিকগণ তখন মূল কারণেতে, তাদের যে গবেষণার মূল বিষয় তার মূল কারণটা কী, সেখানে উপনীত হন। আর আজ আমরা যখন এই কথাটা বলছি, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, তখন আমরা শিক্ষিত সমাজের কাছে বলে থাকি, এভরি কজ ইজ ফলোডেড বাই অ্যানাদার কজ, প্রত্যেকটা কারণ তুমি এই জগতে দেখবে, যে কোনো কারণ, আমি একটা কারণের কথা বলছি না, যে কোনো কারণ, এই ফুলটা কেন সাদা, বৈজ্ঞানিক কি বলবেন, বলে হ্যাঁ এর তো কারণ আছে, এই ফুলটা সাদা এই কারণে, এর যে এইগুলো সব যত কালার, যত কালার আমাদের চোখে পড়ছে এই যে জগতে, যেখানে যত কালার আমাদের চোখে পড়ছে, সমস্তর পিছনে রহস্য হলো দেয়া অল কার্বন, এর কার্বন, যারা কেমিস্ট্রি পড়েছেন তারা জানে কার্বন হচ্ছে এর পেছনে দায়ী, সমস্ত কার্বনের চেন এগুলো সব। আর যত আমার চুলের রং কালো, গায়ের রং এরকম, এই পাতাটার রং সবুজ, এই কাপড়ের রং লাল, এটা সাদা, সমস্ত যত কালার আছে সমস্ত কিছুর পিছনে এই কার্বন সি, এটাকে কেমিস্ট্রিতে বলা হয় সি কার্বন, ওই জন্য কার্বনকে অর্গানিক কেমিস্ট্রিতে বলা হয় এটা হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট। প্যারেন্ট এলিমেন্ট কেন বলা হয়, কার্বন না হলে কোনো কিছু হবে না, এমনকি লেবুর যে রসটা চিপচো, তেঁতুল থেকে যে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়, তারপরে বিভিন্ন সাইট্রিক অ্যাসিড যত আছে, সমস্ত কিছু পেছনে এগুলো সব অর্গানিক, যা কিছু সব কার্বনই হচ্ছে মূল, প্লাস্টিক যা কিছু বেরিয়েছে কার্বনের চেন সব পলিমার, যারা কেমিস্ট্রি পড়েছেন তারা ছাড়া জানেন না। আমার বক্তব্য হল একটাই কথা বলা, যে এভরি কজ ইজ ফলোডেড বাই অ্যানাদার কজ, দিস ওয়ে ইফ ইউ গো ব্যাক টু দ্য অরিজিনাল কজ ইউ ক্যান ফাইন অনলি ভগবান শ্রীকৃষ্ণ ইজ স্ট্যান্ডিং দিয়ার, সমস্ত কারণগুলোকে অ্যানালিসিস করতে করতে তোল পার করতে করতে করতে করতে করতে করতে শেষ সময় গিয়ে দেবে আর কোনো কারণ নেই, তারই নাম হচ্ছে পরাত্পর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার আর কোনো কারণ নেই, সেই জন্য সর্বকারণ কারণও এই কথা অল্প অক্ষরে বোঝানো হল। এখানে ভগবান বলছেন সেখানে যে বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পরহ জনিষ্যতে তৎপিয়ার্থম সম্ভবন্তু সুরস্ত্রিয়ঃ, সুরলোকে স্ত্রীগণ তারাও আবির্ভাবন, তারাও স্ত্রী অংশেতে স্ত্রী হয়ে বিভিন্ন শক্তিগুলো তবে আবির্ভাব হতে বলছেন ভগবান। আর বাসুদেবে কলানন্ত, বাসুদেবে কলানন্ত সহস্রবদন সরাট অগ্রত ভবিতা দেব হরে প্রিয় চিকিৎসায়া, পরাৎপর ক্লিষ্ট হয় সেই আদি ভগবান যে কৃষ্ণ তিনি আবির্ভাব হবেন, আর তাই জন্য এইসব কথা বলে। আর বাসুদেব কলা অনন্ত, অনন্তের যে কলা সহস্রবদন সরাট অগ্রত ভবিতা, অগ্রত ভবিতা দেব, সেই ভগবানের আগে আসবেন অনন্তদেব সহস্র। হরে প্রিয় চিকিৎসা পরাৎপর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবার জন্য, তার উদ্দেশ্যকে সিদ্ধ করার জন্য তারা সব ভগবানের ইচ্ছাতে সব এক একজন করে আগে আগে আসবেন। যেমন আমাদের সমাজে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি যায় তাহলে খুব হুইসেল বাজে, ওয়া করে হুইসেল বাজে, আর সঙ্গে সঙ্গে সেখানে অনেক লোক যায়, সেখানে কী আগে সব বিভিন্ন রকম গার্ড যাচ্ছে, পুলিশ যাচ্ছে পিছনে আগে, সেরকম ভগবান আবির্ভাব হওয়ার আগে পরে, ভগবান আবির্ভাব হওয়ার আগে এবং পরে ভগবানের ফুল ট্রুপস তার যে নিজের পরিকর বৈশিষ্ট্যকে তিনি পাঠিয়ে দেন কার্যসিদ্ধির জন্য, তারপর ভগবানের ব্যাকগ্রাউন্ড তৈরি হলে ভগবান নিজে আসেন এবং এসে অপূর্ব লীলা করেন, সেই সব পরিকর বৈশিষ্ট্যগুলোর সঙ্গে অপূর্ব লীলা করে আমাদেরকে কৃতার্থ করেন। আজ ভগবানের এইসব লীলা যদি নাই থাকতো তাহলে আমরা কোথায় যেতাম, কি করতাম? জড়জগতের এই সামান্য সামান্য বিষয়গুলো নিয়ে পোকামাকড়ের মতো নরকে পড়ে রয়েছি, কোনো রকম কাণ্ডজ্ঞান হচ্ছে না যে কোথায় যাব, কি করব, এই দেহ ছাড়ার পর আমার কি গতি হবে, আমার কি উদ্দেশ্য, আমি কি জন্য এই সময়গুলো নষ্ট করছি। দোজ হু আর সিনসিয়ার দে আর গোয়িং টু গেট কৃপা ডিভাইন হেল্প অটোমেটিক্যালি, যারা বলবেন যারা সত্যি সত্যি সিনসিয়ার, কোটি কোটি মানুষের মধ্যে আমরা দেখেছি যারা সিনসিয়ার তাদের জন্য ভগবান আলাদা ব্যবস্থা করে রেখেছেন, তারা এর মধ্যেই এই সমাজ সংসারে এত নোংরা অবস্থা তার মধ্যেই তারা কেল্লা ফতে করে দেবে, তার মধ্যেই তারা কৃপা পেয়ে যাবে, ভগবান তার জন্য ব্যবস্থা রেখেছেন, কখনোই মিথ্যা হবে না। চাই কেবল সিনসিয়ারিটি, ভেতরের আরতি সেটাই আমাদের নাই, তাই আমাদের আজ এই দুর্দশা। এখানে সুখদেব গোস্বামী বলছেন যে এই মথুরার রাজসিংহাসনে জোর করে বসেছেন কংস, কংসের জীবন কাহিনী অল্প স্পর্শ করে গেছি, উগ্রসেনের ছেলে বলে লোকে জানে, বাস্তবিক পক্ষে উগ্রসেনের স্ত্রীকে দ্রুমিল বলে একটা দৈত্য তুলে নিয়ে চলে গেছিল, তার ঔরসেতেই কংস হয়েছে, বাদবাকি ছেলেগুলো এত দুষ্ট ছিল না, একমাত্র এটাই দুষ্ট, সবাই জানে এটা উগ্রসেনের ছেলে, আর শাস্ত্র এরকমভাবে সব জায়গায় খোলে বলা নেই। উগ্রসেনকে জোর করে বেঁধে ওই বুড়োকে জেলে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে নিজে রাজত্ব করবে, করে কি করলো পুরো রাজধানী চালাবে, পুরো মথুরার সিংহাসনে বসেছে এই বেটা কংস, যার অত্যাচারের সীমা নাই, যে কোনো কথাই মানে না, নিজের ইচ্ছা অনুযায়ী চলে। এই অসুরদেরও আবার মাঝে মাঝে প্রেম প্রীতি দেখা যায়, সুন্দর একটা কাহিনী বলবো সকালে, বাস্তবিক কথা শুনলে পরে অবাক হয়ে যাবে সবাই। বলছেন আমরা দেখি যে পশুগণের মধ্যেও অনেক অনেক সময় দেখা যায়, অনেক তাদের বাচ্চা কাচ্চার জন্য বা কোনো মানুষ একটা পশুকে কৃপা করেছে, প্রত্যক্ষ ঘটনা আমি কালকে আলোচনা করব, আজকে প্রসঙ্গটা বিঘ্ন হয়ে যাবে, সেই পশুটা খেয়াল রেখে দিয়েছে যে এই মানুষটা আমাকে মাঝে খালি পশু গন্ধের দ্বারা জানতে পারে, পশু কিন্তু চিনতে পারে না কাউকে। হ্যাঁ, এই জন্য পৌপাত মাঝে মাঝে বলতে নেসে এসে মজা করে, হ্যাঁ পশুরা কি পশু গন্ধের দ্বারা জানতে পারে, পশু গন্ধের দ্বারা জানতে পারে, রাজারা সব আমাত্ম আদি তাদের দ্বারা জানতে পারে, আর যারা তত্ত্ববিদ তারা তো এই তত্ত্বের পরিপ্রেক্ষিতে জানতে পারবে, তাদের দিব্য জ্ঞান হয়ে গেছে, আর পশুগণ কি করে পশু পশন্তে ঘ্রাণে ন, ঘ্রাণের দ্বারা পশুগণ জানতে পারে, অদ্ভুত কাহিনী, সত্য ঘটনা, এটা কোনো গল্প না, এটা উদাহরণ দেবো, বাইরের দেশের কথা, কালকে আমি উদাহরণ দেবো এসব। যাই হোক, এখানে এই কংস তার বোনের প্রতি একেবারে ভালোবাসা উতলে পড়ছে। সে কী করলো, এই দেবকীকে বিয়ে দেওয়ার জন্য পাত্র পাওয়া গেছে। কেন, কোন পাত্র? বসুদেবজির সঙ্গে বিয়ে হচ্ছে। কংসের কী আনন্দ, আমার বোনের বিয়ে হচ্ছে, বাবা বোনের বিয়েতে তার আনন্দ কী, হাতি ঘোড়া দিয়ে সব রাজ্যকে সাজিয়েছে একেবারে মথুরা, মানে সে মথুরার সাজসজ্জা দেখলে পাগল হয়ে যাবে। কংস করেছে, আজকে আমার বিয়ে, আমার বোনের বিয়ে বলে কথা, চারটিখানি কথা, আমি কংস, আমার বোনের বিয়ে, চারটিখানি কথা বলে সাজিয়েছেন। আর নিজে বলছেন কোনো কোচোয়ান যাবে না, আমি নিজে ঘোড়াটা, আমি ঘোড়ার রথে বোনকে আর বোনের স্বামীকে, অর্থাৎ বিবাহে, বিবাহ হওয়ার পর নবদম্পতিকে আমি নিজে পরিচালনা করে নিয়ে যাব। লোককে দিয়ে করালে আমার বোনের প্রতি ভালোবাসা প্রমাণ হবে কি? আমি নিজে চালাবো, ঘোড়ার পিঠে আমি বসবো আর রথটাকে টানবো, আমার বোনকে নিয়ে জগৎবাসীকে দেখাবো, দেখো আমার কত ভালোবাসা, কিরম বোনকে বিয়ে দিয়েছি আমি, আমি নাম কিনবো। এদিকে এই রথ যখন টানছেন, টানতে টানতে হঠাৎ একটা আকাশবাণী হলো, ওরে বেটা, তুই যাকে রথ টানছিস তার যে ছেলে হবে এ তো তোকে মেরে ফেলবে, তার গর্ভে যে সন্তান জন্মাবে তো সে মেরে ফেলবে তোকে, হ্যাঁ অষ্টম গর্ভে যে জন্ম তো মেরে ফেলবে তোকে। আরে সঙ্গে সঙ্গে সুরক্ষা মাথা ঘুরে গেল, তখন বলে আরে মেরে ফেলবে, এ বোনটাকে তো বিয়ে দিচ্ছি, আরে বোনটাকেই রাখবো না, ছুরি খুলেছে না ভাই, মেরেই ফেলবো, বোনটাকে কেটে ফেলবো, কারণ বোনের পেটে তো বাচ্চা হবে, বোন বেঁচে থাকলে তো বাচ্চা হবে, মেরে ফেলবো আগেই, না আমাকে মারবার মতো ব্যবস্থা চক্রান্ত চলছে আগে থেকে আমি জানি, তো এখন একটা ক্লু পাওয়া গেল, যাই হোক যখন বলেই দিল বোনটাকে আগেই মেরে ফেল। তখন বসুদেবজি চিন্তিত হয়ে বললেন, আরে সরেন, সবে নব, আজকে বিবাহ হলো, সবে হলো বিবাহ, হ্যাঁ এখনই এই বোনটাকে মেরে ফেলছি কংস বেটা অসুর, কী করা যায় ভগবান। এখন বসুদেবজি চিন্তিত, গায়ের জোরে ওর সঙ্গে পারবে না, কিন্তু বুদ্ধি বলে ভাত পারতে পারে, কেন বুদ্ধি বলি, বুদ্ধি বল, বুদ্ধি বলে সবচেয়ে বল, আর বাচ্চাদের বল হল কাঁদা, বাচ্চারা আর কিছু বল নেই, কোনো কিছু যখন হচ্ছে না ওয়া কাঁদতে হয়, ওই জানে এই কাঁদলেই মানেবে, হ্যাঁ বাচ্চাদের একটাই বল, ওই কান্না করবে সঙ্গে সঙ্গে নেবে। কিন্তু বিদ্বান ব্যক্তি যারা, তারা সবসময় সূক্ষ্ম বিচার করেন কি করব এখন। তখন সঙ্গে সঙ্গে কংসকে প্রশংসা করতে আরম্ভ করছেন, কংস ওই মথুরার একজন রাজা, তোমার বীরত্ব সারা জগতে সবাই জানে, তাই কি না? হ্যাঁ তোমার বীরত্ব জগতে সবাই জানে, দেবলোক থেকে আরম্ভ করে সবাই কংস নাম শুনলে ভয় পায়, আজকে তোমার বীরত্বটা কি থাকবে? এই একটা অবলা বোন, তোমার নিজের বোন, আমার আর কি, আমার বিবাহ করেছি আমার পত্নী, তোমার তো বোন, বোনটাকে যে কেড়ে ফেলছো, এতে তোমার চিরকালের মতো কলঙ্ক লেগে যাবে, বিবে বিচার করে দেখো তুমি, আমি কি বানিয়ে বলছি নাকি? কংস বলে, কথাটা তো ঠিকই বলেছে, আমি এত বড় বীর, এখন যদি আমি বোনটাকে মারি চিরকালের মধ্যে ইতিহাসে লেখা দেবে কংস বোনকে মেরে ফেলেছে। একই মেয়ে ছেলের গায়ে হাত দেওয়া নিষেধ, মেয়ে ছেলা যে কোনো রকম অন্যায় কাজ করুক, কখনোই মেয়ে ছেলেকে দৈহিক কোনো শাস্তি কেউ দিতে পারবে না, নিষেধ। এখন কী করে সে মারবে? কংস বলল, ঠিকই কথা, তাহলে কী করবো? কিছু করার নেই, আমি যে আমার নাম বসুদেব, আমার কথা সবাই জানে, তুমিও মানো যে আমি সত্যের আশ্রয় নিয়ে থাকি, না তা জানি, আমি কথা দিলাম এর গর্ভে যত সন্তান জন্ম হবে সব আমি তোমার হাতে দিয়ে দেবো। কংস বলল, হ্যাঁ তাহলে হতে পারে, একটা সলিউশন হলো, এটা একটা সমাধান হতে পারে, কেন বসুদেব মিথ্যে কথা বলেন না, যা সন্তান যত আবির্ভাব সব দিয়ে দেবে বলেছে, ওর কমিটমেন্টে সত্য, কেন কোনোদিন মিথ্যের আশ্রয় নেন না। এইভাবে কংস, কংসকে যখন এই বসুদেবজি বোঝাতে আরম্ভ করলো, দেখো হে বীর, তুমি এত বড় বীর, তোমার নাম কংস, মৃত্যুর জন্মবতাম বীর ও দেহেন সহজ আয়তে অদ্দ বা অব্দ শতান্তে বা মৃত্যুর ওই প্রাণী নাম ধোয়া। আচ্ছা তুমি তো এত বড় বীর, বলো আজ কিংবা একশো বছর পর মৃত্যু তো সবারই হবে, আজ তোমাকে লোকে চেনে কেন? তোমার বীরত্বর জন্য আমিও মরবো, তুমিও মরবো, জগতের এমন কেউ নেই মরবে না, সবার আয়ু ফুরিয়ে গেলে সবারই মরতে হবে, কিন্তু বেঁচে থাকাকালীন অবস্থায় তুমি যে কর্মটা করবে তোমার মৃত্যুর পরেও কিন্তু তোমার শান্তি হবে না, কারণ তুমি অন্যায় কাজ করছো। মৃত্যুর জন্মবতাম বীর ও দেহীন সহজায়তে, চিন্তা করো হে বীর, যখন জন্মেছিলে তখনই কিন্তু তোমাকে মৃত্যু তাড়া করছে। যত মানুষ বসে রয়েছে, যত জগতের লোক আছে, সবাই বলুক এই সত্য কথাটা মেনে নেবে কি না, যখনই মানুষ জন্ম করেছিল, জন্মেছিল মায়ের গর্ভ থেকে, সেই জন্মাবার সঙ্গে সঙ্গে তাকে মৃত্যু সবসময় পেছনে ধাওয়া করছে, করছে কি না, মৃত্যু ফলো করছে তাকে, মৃত্যু একটা একটা করে বসন্তের পাতার মতো ঝড়া পাতা পড়ে যাচ্ছে আমাদের জিন থেকে, একটা একটা করে দিন চলে যাচ্ছে, আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি। যদি ভক্তি না করি, যদি ভজন না করি, যদি আজেবাজে বিষয় চিন্তা করি, যদি সময় নষ্ট করি, তাহলে হয়ে গেল আমাদের জীবনে আর কোনো পথ নেই। এইভাবে এই বীর কংসকে কোনো মতে থামালেন তিনি। থামা পরেতে এবার ধীরে ধীরে কংস চিন্তা করতে লাগলো কি করা যায়। এইভাবে কি হলো, ধীরে ধীরে কংস এবার কি হলো তাদেরকে এ করলো। তারপরেতে এখানে আমরা দেখি আস্তে আস্তে বৎসরে বৎসরে সন্তানাদি জন্ম হচ্ছে, এবং আমি অল্পের উপরে বলে যাচ্ছি এসব ঘটনাগুলো, আমার আর অনেক কথা আছে যেজন্য আমি সবাই প্রায় এগুলো জানেন, অল্পের উপর আমি স্পর্শ করছি এটা। এখানে এই পুত্র জন্মাবার পরে তিনি কী করেন, সেই পুত্র তার কাছে দিয়ে দেন, কার কাছে দেওয়ার জন্য যান। কংস এবার ভালো মানুষই দেখিয়ে বলেন এটা তো মানবে না, মারবে তো আট নম্বর গর্ভ, তা এটা নিয়ে যাও, তোমাদের এই বাচ্চা তো কিছু হবে না, এই বাচ্চাটা তোমরাই রাখো। এবার দেবজি দেবর্ষি নারদ চিন্তা করলেন এই অসুরটার পাপ যতক্ষণ পূর্ণ না হবে তো মরবে না, তখন এই দেবর্ষি নারদের কাজিয়ে দেবর্ষি নারদ চলে এলেন। তারা সবাই সভা থেকে উঠে দাঁড়ালো, ঋষিবর এসছেন, ঋষিবর বলছেন কি খবর, কি ভালো তো, সব খবর শুনলেন, শুনে বললেন এরকম এরকম ব্যাপার, একটা আকাশবাণী হয়েছে আমাকে মারার মতো, সেই আমার বোনের গর্বে নাকি এরকম হবে, তো প্রথমে একটা সন্তান ওই ছেড়ে দিয়েছি। বলে করলে কি, দেখানো, বলে ওর আট নম্বর গর্ব আমাকে মারবে বলেছে, ওই ছেড়ে দিয়েছি। বলে তোমার মতো বোকা তো কেউ নেই, তুমি কংস এত বড় রাজা, দেবতারা কত বুদ্ধিমান জানো, চালাক, অষ্টম গর্ব বলেছে, ওরা চালাকি চালাকিও তো করতে পারে, অর্থাৎ এক নম্বর থেকে গুনলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আর আট থেকে যদি উল্টো গুনে আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক। কংস বললো তাই তো, এক নম্বরটা আট নম্বর হতে পারে, সঙ্গে সঙ্গে গেলো তা মার বেটাকে, সঙ্গে সঙ্গে একবারে বাচ্চাকে নিয়ে আমার মারতে আরম্ভ করলো, প্রত্যেক বাচ্চা জন্মায় আর সমস্ত বাচ্চাগুলো একদম বিনাশপ্রাপ্ত করে। শেষে একটা কন্যা জন্মালো, সেই কন্যাকে কাতর ভাই প্রার্থনা করলো জীবনদানের জন্য দেবকী, যে ভাই এ তো তোমাকে মারবে না, এ তো কন্যা, বউ ওসব কথা জানি না, দেবতারা চালা, কখন কি করে বলা যায় না, আমি মেয়েকেও মারবো, কেড়েনি চলে গেল। আর যখন এই শিলাপৃষ্ঠে আছাদ দিয়ে মারবে, তখন সে হাত থেকে চলে গিয়ে অষ্টভুজ রূপ ধারণ করলো, উপরে ধারণ করে দেবী অট্ট অট্ট হাস বলছেন, বৈষ্ণবী দেবী ওপর থেকে বলছেন এই বেটা আমাকে মেরে কি করবি, তোকে যে মারবে সে অলরেডি জন্ম হয়ে গেছে, এইভাবে, হ্যাঁ এইভাবে বলছেন। এখন কংসের মাথায় ঢুকছে না ব্যাপারটা কি হলো, আমি তো সব বাচ্চাকে মেরে ফেলেছি, এখন এখানে কোথায় কি হলো ঘটনাটা কিছু বুঝতে পারলো না কংস। এখানে একটা ঘটনা হয়েছে, যখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হবেন, তার পূর্বে বাসুদেব কলা অনন্ত, ভগবানের যে কলা অনন্ত দেব, তিনি কি করেছেন, দেবকী দেবীর গর্ভে এসেছিলেন, সেটা কংস খবর পেয়েছে দেবকীর আবার গর্ব হচ্ছে, তখন সাবধানে রয়েছেন, যখন গর্ব হয় মারবো আমি, রেডি হয়ে রয়েছে একেবারে, ঘুমোতে পারে না বেচারা, শুতে পারে না, ঘুমোতে মানে যেখানে যায় খালি চিন্তা আঁতকে ওঠে ভয়েতে, এত ভয় সংগ্রাম্য যোগেনা কংস এবার ভয়ের দ্বারা কৃষ্ণকে প্রাপ্ত হয়েছে, এসব কথা আমি আলোচনা করেছিলাম পূর্বে। এখন সেখানে কি হলো, অনন্তদেব গর্ভে এসছেন, এসে ভগবানের আদেশ হয়েছে যে একে নিয়ে চলে যেতে হবে, কোথায় রোহিণীর গর্ভতে ট্রান্সফার করতে হবে। বলে এই কি সম্ভব নাকি? বলে হ্যাঁ, ভগবানের পক্ষে সবই সম্ভব। যোগমায়াকে আদেশ করেছেন, দেবী শোনো, তুমি আমাকে তো শ্রদ্ধা কর, ভালোবাসো, দেবী তো ভগবানেরই সব কিছু। তা দেবীকে আদেশ করলেন, এক কাজ করো, বসুদেবী কলানন্ত আমার অগ্রজ এসছে, তাকে নিয়ে চলে যাও গর্ভ, সেখানে নিয়ে গিয়ে রোহিণীর গর্ভতে স্থাপন করো। রোহিণী কোথায় রয়েছেন? না বলছেন গোকুলে রয়েছেন। গোকুলে কেন রয়েছেন তার পেছনে অনেক কারণ আছে, আমি সব কারণ বলবো না এখন। অনেক কারণ আছে কেন রোহিণী মা ওখানে ছিলেন, এর পেছনে অনেক কারণ আছে। সেখানে রোহিণীর গর্ভে এবার চলে গেল, সেখানে ভেতর গর্ব। আর এখানকার সব লোক প্রতিবেশী যারা আছেন কারাগারের চারিদিকে হই হই উঠে বলল যে দেবকীর গর্ভপাত হয়েছে, দেবকীর গর্ভপাত হয়েছে, এটা খবর পেয়ে গেল। গর্ভটাকে কাউন্ট করা হলো, সপ্তম গর্ভ হয়ে গেল, ছটা ছেলেকে তো আগে মেরেছে। এবার কংস কাউন্টে আনতে গোনা হিসাবের মধ্যে আনতে পারছে না, কেন? এটা তো আদৌ সন্তান হয়নি, এটা তো গর্ভকে ট্রান্সফার করেছে, কিন্তু ও বুঝতে পারছে না সপ্তম গর্ভ এটাই ছিল, এটাকে তো ভগবানের মায়া যোগমায়া নিয়ে গেছেন সেখানে। এখানে অষ্টম গর্ভে ভগবান এসছেন, কংসের হিসাবে মিলছে না, আর মিলবে কী করে? ভগবান যেখানে, ভগবানের মায়া যেখানে কাজ করছে, ভগবানের যোগমায়া সেখানে আর কী হবে? এইভাবে হয়ে কি হলো, ধীরে ধীরে যখন একটা একটা করে ছেলেকে দেয়, প্রথম ছেলেকে যখন এরকম বলে নিয়ে যাও, কংসের কিন্তু বিশ্বাস হচ্ছে না। একটু আগে ঘটনা বলছি, যখন দেবর্ষি নারদ বুঝিয়ে গেল তখন তো মাথা খারাপ হয়েই গেল, এর আগে একটু মাথাটা ভালো ছিল, তখন বলছিল না এই ছেলেটা তো মারবে না, মেরে কী দরকার, আট নম্বর ছেলেটাকে মারব। যখন ছেলেটাকে ফেরত দিচ্ছে, বসুদেবজি কোলে করে ফেরত আনছে, আনতে আনতে বলছে এই অসুরকে বিশ্বাস নেই, কখন যে মন ফিরে যাবে, আবার বলবে মার মার কাট কাট বলবে, তাহলে কে বিশ্বাস নেই। সেই জন্য বলছেন কিং দুঃসহমনু সাধুনাম বিদুষাম কিম অপেক্ষিতাম কিমা কার্যম কদর জানাম দুস্তাজ্যম কিম ধিতাত্মনাম। খুব সুন্দর একটা সিদ্ধান্ত। কিং দুঃসহমনু সাধুনাম, সাধু যাকে বলবে সাধু, সে কী না সহ্য করতে পারে, সব সহ্য করতে পারে। কিং দুঃসহমনু সাধুনাম বিদুষাম কিম অপেক্ষিতাম, যারা বাস্তবিক বিদ্বান তারা কোনো কিছু অপেক্ষা রাখে না, যারা বাস্তবিক তত্ত্ব জেনেছে। কিম অকার্যম কদর ইয়ানাম, যারা কদর্য হৃদয় সম্পন্ন ব্যক্তি, কুৎসিত হৃদয়, তারা সব কিছু করতে পারে, পারে না? আমরা দেখি যে একটা মুসলমান রাজধানীতে, এক রাজ্যতে বাবা বাবাকে ছেলে মেরে ফেলেছে, মেরে ফেলে রাজধানীতে বসে রয়েছে, এ ভাইকে কেটে ফেলেছে, কত সব কথা আমরা জেনেছি। কিম অকার্যম কদর জানাম আর দুস্তাজ্যম কিম ধিতাত্মনম, যারা ধিতাত্মন, যারা ধৈর্য সহ্য অবলম্বন আত্মাতে স্থিত, তারা কোনো কিছুকে ত্যাগ করতে পারে না, সব ত্যাগ, সবই তারা ত্যাগ করতে পারেন, শরীরও ত্যাগ করতে পারেন ভগবান। দুস্তাজ্যম কিম ধিতাত্মনম, এইভাবে পরবর্তীকালে দেখলাম কংস আবার সেই সব শিশুগুলোকে মেরে ফেললো, আর সেখানে এই দেবী বিষ্ণুদেব দেবীকে কারাগারের মধ্যে তো বদ্ধ করেই দিল, বলার পর আর বিশ্বাসই করে না, কারাগারের মধ্যেই সব সন্তান জন্ম হচ্ছে, কারাগারের মধ্যেই গিয়ে কেড়ে নিয়ে আসছে, মারছে, অত্যাদি কথা। এখন আমাদের প্রশ্ন হলো কারাগারের ভেতরে আবার শৃঙ্খলা অর্থাৎ শেকল বেঁধে রেখেছে, কীরকম অবিশ্বাস দেখো, একে তো কারাগারের ভেতরে রয়েছে, তার উপর আবার এখানে বড় বড় শেকল আদি বেঁধে রেখেছে, ভালো করে বোঝো কি কাণ্ড কারখানা, শেকল দিয়ে কারাগারের ভেতর তারও বিশ্বাস হচ্ছে না। এভাবে করতে করতে সেখানে তাকে বাধা রইল, বসুদেব দেবকীর নিগড়ে রইল, আর একটা একটা করে এরকম কষ্ট হচ্ছে, দেখছেন কংস কী অত্যাচার করছে। এইবারতে রোহিণী গর্ভ যেখানে হলো, রোহিণী গর্ভ এবার ধীরে ধীরে সেখানে বাড়ছে, সেখানে রোহিণী গর্ভ আবার আস্তে আস্তে সেখানে বাড়ছে, সেখানে বাড়ছে। আর ততদিন এখানে যে কৃষ্ণের গর্ভ সঞ্চারিত হয়েছে, কৃষ্ণ আসছেন, মানে কৃষ্ণ মানে কৃষ্ণ দেবকীর গর্ভেতে সঞ্চারিত হয়েছেন কৃপা বলে, এটা মানুষ এটা মনুষ্য জগতের যেরকম লীলা ওরকম নয়। বসুদেবজি দেখলেন এরা জ্যোতি আসছে, এসে দেবকীর গর্ভে ঢুকে গেল আমার থেকে। যেমন শচীমা জগন্নাথ মিশ্রের কথা আপনারা শুনেছেন, শচীমা তার জগন্নাথ মিশ্রের থেকে এক আলো জ্যোতি চলে গেল শচীমায়ের হৃদয়ে, তারপরে গৌরহরি এলেন। এটা কোনো রক্তমাংসের আবির্ভাবের মতো আমরা তুলনা করবেন না, করলে অপরাধ হবে। আমরা দেখলাম ধীরে ধীরে এইবার কি হলো, বাই যে এখানে শঙ্করসন এখানে কি করলেন, তার আগে তো দেবীকে আলোচনা করেছি আমি অল্পের উপরে, কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যকেতি চ মায়া নারায়ণী ঈশানী শরদেতি অম্বিকেতি চ ইত্যাদি নামে তোমাকে লোকে প্রশংসা করবে, দুর্গেতি ভদ্রকালীতি বিজয়া বৈষ্ণবী ইতি চ, এটা আগে বলার কথা ছিল, আমি আগে পরে বললাম। বলছেন নাম ধ্যানি কুরবন্তি স্থানানি চ নরাভুবি দুর্গেতি ভদ্রকালীতি বিজয়া বৈষ্ণবী ইতি চ কুমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যকেতি চ মায়া নারায়ণী ঈশানী শারদেতি চ অম্বিক, বলছে শারদেতি অম্বিকে অম্বিকেতি চ ইত্যাদি নামে কে তোমাকে সবাই পূজা করবে, কোনো চিন্তা করো না। বলছেন অর্চৈস্বন্তি মনুষ্যাস্তম সর্বকাম বরেশ্বরী, তোমাকে সবাই আরাধনা করবে, আমার এটা আশীর্বাদ রইল। মানুষ লোক ধূপ বলছেন ধূপোপহার বলিবিহি সর্বকাম বরপ্রদাম, ভগবান এটা আশীর্বাদ, সেই জন্য দেবী সবাইকে তার মনস্কামনা পূর্ণ করবার শক্তি লাভ করেছেন। বৈষ্ণবী দেবী হিমালয়ে আছেন, যারা গেছেন তারা জানেন। আর গর্ব শঙ্করসনাত ত্বম বৈ প্রাহু শঙ্করসনম ভুবি রামেতি লোক রমনাথ বলম বলবত উচ্ছ্রেয়াত, বলছেন এখানে রামেতি রাম নামে রমণ করেন আনন্দ দেন বলে রাম হবে, রামেতি লোক রমনাথ বলম বলবত উচ্ছ্রেয়াত, অধিক বলকে বলের জন্য এ হবে। এখন এখানে আমরা দেখলাম দেবকীর গর্ভ, এখানে কৃষ্ণ আবির্ভাব হবেন, কৃষ্ণ আগে আবির্ভাব হয়েছেন, তাড়াতাড়ি আবির্ভাব হয়েছেন, যেরকম নিয়ম সেরকম আবির্ভাব হননি। হ্যাঁ, ওখানে হিসাব করলে দেখব বলরাম ওখানে কত মাসের গর্ভ, সেখান থেকে ট্রান্সফার করা হয়েছে, সেখান থেকে যদি যোগ করি, কৃষ্ণ যতক্ষণ আবির্ভাব না হচ্ছেন তার কিছুকাল সময় পূর্ব পর্যন্ত বলরাম অপেক্ষা করেছিলেন গর্ভে, অর্থাৎ কৃষ্ণ আবির্ভাব হয়েছেন তাড়াতাড়ি আর বলরাম আবির্ভাব হয়েছেন আরও দেরি করে, সময়টা বেশি নিয়েছে। এইভাবে সব হিসাব আছে অপূর্ব, আমি বৃন্দাবনে বিভিন্ন সময় বলরামের তিথি উপলক্ষে এইসব আলোচনা করেছি, অনেক এইসব আলোচনা হয়েছিল। অনেকে ভাবেন যে যারা অজ্ঞানে রয়েছেন তারা বিচার জানেন না, তারা মনে করেন বলরাম এক বছর আগে জন্মেছে আর কৃষ্ণ জন্মেছেন এক বছর পরে, কিন্তু আমাদের ভাগবত তা বলে নাই। এইসব কথা আমরা যদি চিৎকার করে ওদেরকে বলি তথাপি ওরা এসব মানতে চায় না, ও বলরামের জন্য আলাদা একটা তিথি করেছে, সেই বলরামের তিথিতে এই বৃন্দাবন উত্তরপ্রদেশ সবাই হই হই করে যায়, বলে বলরামজি মহারাজ কি, বলে বলরামের আবির্ভাব। কিন্তু আমাদের বিচার শাস্ত্রের বিচার পরিষ্কার বলে দিচ্ছে তা নয়, কৃষ্ণের সঙ্গে বলরামের বয়সের পার্থক্য মাত্র 15 থেকে 16 দিন, তাও হবে কি না এইরকম পার্থক্য, একই সঙ্গে আবির্ভাব প্রায় হয়েছে। বলরাম অপেক্ষা করছিলেন কৃষ্ণ আবির্ভাব হওয়া পর্যন্ত, কৃষ্ণ আবির্ভাব হবে তার ঠিক একটু আগে আবির্ভাব হয়েছেন, তারপর কৃষ্ণ আবির্ভাব হয়েছেন, এই কথাটা জগতের লোক জানতে চাইছে না, বললে আপনার কাছে প্রমাণ কী আছে, আমি বলে ভাগবত থেকে সাক্ষাৎ আমি প্রমাণ দিয়ে দিয়েছি সবাইকে, সেখানে আমার লীলা আলোচনা হবে, সেখানে দেখবেন কৃষ্ণ বলরাম যখন হামাগুরু দিচ্ছেন, কৃষ্ণ বলরাম একসঙ্গে হামাগুরু দিয়ে চলছেন, রিঙ্গমানৌ হামাগুরু দিয়ে চলছেন নন্দের বারান্দায়। এখন আমার প্রশ্ন হলো যিনি এক বছর আগে আবির্ভাব হয়েছেন, তাও যাকে আগে অলরেডি বলে দিয়েছেন যে বলরাম বলাধিক্ষাত বলম্বিদু, যার বলশালী অত্যন্ত, সে এক বছর আগে জন্মেছে, সে কৃষ্ণের সঙ্গে কেন হামাগুড়ি দেবে, সে তো উঠে চলবার কথা। যে বাচ্চাটা এখন হামাগুড়ি দেবে তখন এই বাচ্চাটা যেহেতু বল বেশি, আবার এক বছর আগে জন্মেছে, তখন দৌড়াবে, শাস্ত্রেরই তো বিচার। বাবা বলছে তাও ওরা স্বীকার করছে না, বল তোমাদের বিচার ভুল। আমাদের বৈষ্ণব সিদ্ধান্তে কৃষ্ণ এবং বলরামের আবির্ভাবের যে তিথি অল্প সময়ের মধ্যে ব্যবধান, কেউ জানে না এসব কথা। এবং রাধারানীও তা, কৃষ্ণ হয়ে যাওয়ার পর রাধারানীর যে আবির্ভাব, এটাও সব উল্টোপাল্টা সব লোকে এসব ব্যাখ্যা করে, জানে না তারা। কেন রাধারানীকে ছাড়া কৃষ্ণ থাকতেই পারেন, এ কথা গোপীগীতাতে আমি পরিষ্কারভাবে প্রমাণ করে দিয়েছি অনেকবার আলোচনা প্রসঙ্গে, সেটা আমরা আলোচনা হবে দেখাবো। রাধারানী অলক্ষ্যে আবির্ভাব হয়ে গেছেন, অলক্ষ্যে, চোখে দেখতে পাচ্ছে না কেউ, অলক্ষ্যে আবির্ভাব হয়ে গেছে রাধারানী। আর এখানে যে বাস্তব আবির্ভাব এখানে দেখা যাচ্ছে, সেটা বাইরের দৃষ্টিতে মনে হচ্ছে যেন একটু এদিক ওদিক, বাস্তবিক আবির্ভাব হয়ে গেছে সেটা আমরা গোপীগীতা থেকে আলোচনা করেছি বিভিন্ন সিদ্ধান্ত। ইউর অ্যাটেনশন প্লিজ। সেখানে বলা হচ্ছে বাস্তবিক পক্ষে আবির্ভাব কিরমভাবে হয়েছিল না, এগুলো সব টিকাকরণ গভীর রহস্যের মধ্যে আছে, এখানে আলোচনা করে আমি পরে দেখাবো আলোচনা প্রসঙ্গে। তাহলে বল্লভজি মহারাজের আবির্ভাব হয়েছে দেব ব্রজের মধ্যে, তারপরেই ভগবানের আবির্ভাব, এই সব বিচারগুলো আমরা প্রমাণ দেখব যে কৃষ্ণের এবং বলরামের যে হামাগুড়ি লীলা, বিভিন্ন লীলা সব দেখছি একসঙ্গে, সব একসঙ্গে, ভাই ভাই সব ছোট্ট, এও ছোট্ট এও ছোট, কেউ এত বড় নয় যে এক বছর বৃদ্ধি বড় সে ছুটছে, তা তো ছোটার কথা ছিল, তা হচ্ছে না। সেই জন্য শাস্ত্রের প্রমাণে আরও এইসব ভুল কথা ওরা সিদ্ধান্ত করেন। এখন আমরা যখন কৃষ্ণ আবির্ভাব হবেন, তখন সেখানে ব্রহ্মা আদি এসে ভগবানের গর্ভস্তুতি করছেন। এমনিতেও জড়জগতে যেসব শুদ্ধ ব্রাহ্মণ বংশের লোক, যারা শাস্ত্রীয় বিচার মেনে চলেন, সেই সব গভীর রহস্য যারা জানেন, সেই সব ব্যক্তিগণ যারা ব্রাহ্মণ বৈষ্ণব বংশ পরম্পরাক্রমে তারা ব্রাহ্মণত্ব বজায় রাখতে পেরেছেন, তাদের কথা বলছি, তারা এখনও যদি সন্তান জন্ম হয় তখন গর্ভ আধানের পূর্বে গর্ভাধান সংস্কার হয়, এটা আপনারা কেউই জানেন না, কোথায় জানবে, ম্লেচ্ছ সংসারে সব আপনারা রয়েছেন, এইসব খবর কেউই বলেন। যে গর্ভেতে সুন্দর সন্তান আবির্ভাব হবে সে গর্ভকে আগে পূজা করা হয়, অনেক বিধান আছে, আর পিতাও সেরকম পবিত্র হতে হবে, মাতাও সেরকম পবিত্র, সেই বংশে অনেক বড় বড় ব্যক্তির আবির্ভাব হয়। দেখুন আজ থেকে একশো বছর আগেও বড় বড় মহা, অনেক বড় বড় পুরুষ এসেছিলেন, এখন আসছে না, কী কারণ? এখন ব্যভিচার অনাচারে ভরে গেছে, এখন একটাও ভালো পুরুষ মহাপুরুষ সহসা আসছে না, কদাচি দিলেও লুকিয়ে রয়েছে, আসে হয়তো, নেই বলবো না, লুকিয়ে রয়েছে। আর আর যত গোহত্যা হচ্ছে তত আপনারা সব কষ্টে যন্ত্রণায় ছটফট করবেন, ভোর হওয়ার সঙ্গে যখন আপনি এরকমের চোখ ডলতে ডলতে সকালবেলা উঠবেন অরুণোদয়ের পূর্বে, তখন এই ভারতবর্ষের মাটিতে 70,000 কম করে গৌমাতাকে কেটে ফেলা হয় সারা ভারতবর্ষের মধ্যে। এই ভারতবর্ষটাকেই নাকি বলা হয় বেদভিত্তিক সমাজ গঠিত হয়েছে, কিন্তু সবচেয়ে বড় কলঙ্ক হলো ভারতবর্ষই এখন সবচেয়ে বড় গোমাংসের রপ্তানিকারক, বিদেশে সবচেয়ে বড় গোমাংস পাঠাচ্ছে আমাদের এই ভারতে, ধিক্কার এই সমস্ত নেতাগুলোকে, এদের সবাইকে ধিক্কার, তাদের জন্মমরণে কোনো রকম রাস্তা হবে না। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে 70,000-80,000 গোমাতায় কাটা হচ্ছে, আরও ডেভেলপ মেশিন আসছে যার দ্বারা কোনো হাতে কাটতে হবে না, মেশিনে লাগিয়ে দিয়ে, আমি এই বইয়েতে একটা মেশিনে ছবি দিয়েছি, নেপালে এরকম মেশিন সবে এসছে, সেই মেশিনে একসঙ্গে কয়েকশো গোমাতাকে একসঙ্গে কাটা যাবে। আর সঙ্গে সঙ্গে ভূমিকম্প আরম্ভ হলো, দেবদেব মহাদেব সেখানে পশুপতি না দেখে অসহ্য হয়ে সব ভূমিকম্প আরম্ভ করলেন, মহাপ্রলয় সৃষ্টি হবে যদি গোমাতাকে কেউ রক্ষা না করেন। প্রত্যেকে মিলে জাগরণ, গোমাতাকে সেবা অবশ্যই করবেন, যদি ভগবানের সেবা বাদ চলে যায় বাহ্য দৃষ্টিতে, গোমাতার সেবা করলেও ভগবান সন্তুষ্ট হবেন। ভগবানের সেবা করতে নিষেধ করছি না, ভগবানের সেবা অত্যন্ত কঠিন, কিন্তু গোমাতার সেবা, বৃন্দাদেবীর সেবা, গঙ্গা মায়ের সেবা, যমুনা দেবীর সেবা করে দেখো, করে দেখো প্র্যাকটিক্যালি, হ্যাঁ ফল পাবে। দেশি গোমাতা যেগুলোকে শুয়োরের বীর্য দিয়ে করা হয়েছে সেই গোমাতার কথা আমি বলছি না, দেশি গোমাতাকে পরিক্রমা করবে, পায়ে জল ঢেলে দণ্ডবধ করবে, যে কোনো কাজে যাবে তাকে দণ্ডবধ করে যাবে, তার ধুলি মাথায় নিতে হবে, সর্বসময় সেই মাকে আদর করতে হবে, নিজের মার থেকে অধিক। আমার মাটা খালি আমাকে দুধ পান করিয়েছিল, কিন্তু আমার এই গোমাতাটা খালি আমাকে দুধ পান, সবাইকে দুধ দিচ্ছেন, নিজের মার থেকে অনেক অধিক। সেই মাকে যারা কাটবেন তাদের কোটি কোটি জন্মে তো নিস্তার হবে না, তারা নিস্তার পাবেন না। গোমাতার এমন অবস্থায় যারা সেবা করেছেন তারা জানেন, যদি কোনো কাজে যাচ্ছেন সে গোমাতাকে যদি সেবা করে থাকেন ঠিকঠাক, তার ভেতরে জাগরুক হয়েছে, সমস্ত ভগবানের আছে অনুভব করতে পারবে, তখন বলে যেতে হবে মা এই কাজে যাচ্ছি যাব, তুই কি বলিস মা, তখন মাতাটাকে রান করবে, যাবি না, অটোমেটিক্যালি মাথা নাড়বে, করে দেখতে হবে, সেরাম সেবা করতে হবে। ওরম লোক দেখে না, এটা পশু সেবা করছে, ওরম না, মা বুদ্ধিতে। যেমন কৃষ্ণ নিজের মায়ের স্তনে যেমন এরকম ভাবে দুধ পান করতেন, এরকম গোমাতার স্তনে এরকম পা দিয়ে মা মায়ের যেমন সেরকম ভাবে দুধ পান করে কৃষ্ণ দেখিয়েছেন। জগৎবাসী আজকে শিখুক কৃষ্ণের এইসব লীলাতে, আমি গল্প করতে বসি না, এখানে একটা ইভলিউশন আসুক এইসব হরিকথাতে, সমস্ত জনজাগরণ হোক। কি খেলা করছে এরা সব, সমস্ত সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এখানে দেখুন, এখানে বলছে ব্রহ্মা, সেখানে কি হচ্ছে, ব্রহ্মা এখানে স্তব করছেন, স্তব করছেন সত্যব্রত ভগবানকে বলছেন, কেন ভগবান হচ্ছে সত্য স্বরূপ, সত্যকে বাদ দিলে কিছুই থাকে না, তখন আর ভগবানের ভজন, আমি চণ্ডাল হয়ে যাই, আমি শূদ্র হয়ে যাই, যখনই সামান্য সামান্য স্বার্থের জন্য আমাকে মিথ্যের আশ্রয় নিতে হয় তখন আমি সাধু থাকতে পারি না, আমি চণ্ডাল হয়ে যাই, আমি শূদ্র হয়ে যাই। শাস্ত্র ওই জন্য বিচার করে দেখেছেন, ব্রাহ্মণে আর্যব সাক্ষাৎ শূদ্রে অনার্যব লক্ষণম, ব্রাহ্মণের ব্রাহ্মণের লক্ষণ হলো তিনি সত্যকে আশ্রয় করেছেন, আর শূদ্রের লক্ষণ কি না, তিনি মিথ্যকে আশ্রয় করেছেন। শূদ্রে অনার্যব লক্ষণম, অসত্যকে সত্য করি মানি, অসত্যকে সত্য করি মানি। বলছেন নিতাই চরণকে উপেক্ষা করে আমি অসত্যকে সত্য, যেটা অসত্য সেটাকেই সত্য মনে করছি, কত বড় সাধু হয়ে গেছি আমি, অসত্যকে সত্য করি মানি। সেই না আলোচনা প্রসঙ্গে দেখলাম, সত্যব্রতম সত্য পরম ত্রিসত্যম সত্য সজনিম নিহিতঞ্চ সত্যে সত্য সসত্যামৃত সত্য নেত্রম সত্যাত্মতম সত্যাত্মকম ত্বম শরণম প্রপন্যা সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্য সজনিম নিহিতঞ্চ সত্যে সত্য সসত্যামৃত সত্য নেত্রম সত্যাত্মকম ত্বম শরণম প্রপন্যা। ব্রহ্মা আদি দেবগণ এভাবে প্রচুর স্তব করেছেন, হে সত্যব্রত, হে পরম সত্যবস্তু, হে ত্রিসত্য। ত্রিসত্য কেন বলো, একবার সত্য বলি তো হয়ে যায় না, প্রত্যেকটাই যে সত্য বলছে তার একটা ব্যাখ্যা আছে। যদি অ্যানালিটিক্যালি আজকে এই ভাগবত আলোচনা হতো তাহলে আমি করতে পারতাম, এখন পারবো না। সত্যব্রত তিনি, আর পরম সত্য তিনি, ত্রিসত্য মানে ভূত ভবিষ্যৎ বর্তমান কালের প্রেক্ষাপটে একমাত্র যে বস্তুটা নিত্য সত্য তাকেই বলছেন ত্রিসত্য। সত্যস্য জহনীন নিহিতঞ্চ সত্যে, যত সত্য বহির্ভূত হয়েছেন সেই সব সত্য সেখান থেকে এসছেন। কোথা থেকে, যত সত্য বহির্ভূত হয়েছেন সেগুলো সব সেখান থেকে এসছেন। আমাকে অনেকে প্রশ্ন করেন, এগুলো এখানে প্রশ্ন করতে পারে না, যারা অত্যন্ত তত্ত্বজ্ঞানী বড় বড় বৃন্দাবনে সব প্রশ্ন করেন, মহারাজ এই যে আপনি বললেন তাহলে যেগুলো মিথ্যে সেগুলো কোত্থেকে এসছে, যেগুলোকে মিথ্যে বলে লোকে টাইটেল দিয়েছে, কাইন্ড ইট, কত গভীর প্রশ্ন। বেদান্ততে এসব বিচার আছে, রসিক ব্যক্তিগণ এসব সব জঞ্জাল ফেলে দিয়ে দিন রাত এই রস আস্বাদন করবেন। জগতের জঞ্জাল আর এই রস একসঙ্গে পাওয়া যায় না মা, একসঙ্গে পাওয়া যায় না বাবা, এসব হয় না, এই জন্য এই রস আলাদা। সেই না বলছেন, অনেকে বলছেন মহারাজ আপনি তো বলেন জগতে সব কিছু ভগবান থেকে এসছে, তাহলে এই যে এইসব দুষ্ট ব্যক্তিগুলো এইসব অসুর রাক্ষস আদি সবই তো তাহলে রাক্ষস থেকে এসছে, ভগবান থেকে এসছে? হ্যাঁ এসছে, অসত্য বস্তু যেগুলোকে সেগুলো যেগুলোকে অসত্য করে নিত্য সত্য নয় এগুলো সোর্স কি, সব ভগবান, তাহলে ভগবান তো সত্যব্রত বললো কেন? বলেছে এই কারণে সমস্ত সত্য ভগবান থেকে এসছে, আর যেটাকে নিয়ে তোমরা ঝগড়া বিবাদ করছো, এটা অসৎ, এটা সৎ, সৎ অসৎ, নেতি নেতি নেতি নেতি, এটা হবে না, এটা হবে না, এটা অতৎ, এটা তৎ, এটা তৎ, এটা অতৎ, বেদান্তে এসব তর্ক করছে পণ্ডিতরা, পণ্ডিতরা ফাইটিং করছে নিজেদের মধ্যে, তর্কই সার, ভগবানকে আর পেল না, সারা জীবন তর্ক, সারা জীবন তর্ক করে গেল। সেখানে এই তর্ক করতে করতে তাদের আসল কিছুই লাভ করল না। প্রশ্ন হলেই বেদান্তে বিচার আছে, কি বিচার আছে বলছে, সৎবস্তু তো ভগবান থেকে এসছে, এ তো প্রমাণ আছে, যত সৎ ভগবান থেকে এসছে, তার অসৎগুলো করতে গেল, বলে অসত সদজায়াতে, অসত সদজায়াতে, যেটাকে তুমি অসৎ বলছো, তোমার কাছে অসৎ, ভগবান নির্লিপ্ত, ভগবান বলছে অদ্বৈ জ্ঞান তত্ত্ব, তাকে আর সৎ অসতের কী বিচার, আমাদের ব্যবহারিক জগতে সৎ অসতের এইসব বিচারগুলো করি, নিত্য সৎ জগতের যা কিছু সেটা তো ভগবানের সঙ্গে একসঙ্গেই অবস্থান তাদের, তার যেটাকে অসৎ বলে আলাদা করে ছেঁটে নিয়েছ তোমরা, নাম দিয়েছ সেটাকে বেদান্ত সূত্রে বিবে বিচারে পাওয়া যায় অসত সদ যায়াতে, অসৎ থাকে কোথা থেকে পেলে, যেটাকে অসৎ বলছ, বলে অসৎটাও সৎ থেকেই এসছে, অসৎ থাকে ঔপাধিক, তুমি যেটাকে অসৎ বলছ সেটা ঔপাধিক নাম, বাস্তবিক পক্ষে কংস অসৎ, ভালো কথা, কিন্তু কংসের ভেতর থেকে যদি ছালটাকে ছাড়ানো হয়, আমার কথাটা বোঝা গেল না, হাসির কথা, কংসর ছালটাকে ছাড়িয়ে নিয়ে ভেতরে যদি আমি স্বরূপের উদ্বোধনটা করতে পারতাম, যেটাকে বিশুদ্ধ আত্মা, সেটাকে আর কংস হতো কি হতো, সে তো ভগবানের দাস হতো, যে মানে যে মানে না, সকলেই কৃষ্ণের নিত্য দাস, জগতে যত কোটি কোটি আছে সব ঘুরছে পোকার মতো, কেহ মানে কেহ নাহি মানে, সবে কৃষ্ণের নিত্য দাস, তুমি মানতে পারো আবার নাও মানতে পারো, দ্যাটস আপ টু ইউ, কিন্তু মেনে নিলে তুমি প্রিভিলেজ সুবিধে পাবে, আর না মেনে নিলে মরো। জগতের পিতা কৃষ্ণ যেই না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকের জন্মে জন্মে তাপ, খালি মরো আর জন্ম, মরো আর জন্ম, সুখ শঙ্করাচার্য এই জন্য সুন্দর বলেছেন না, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে স্বয়নম, এইভাবে শঙ্করাচার্য কীর্তন করেছেন, আর সব লোক মায়াতে মোহিত হয়েছে, এটা একটা মেয়ে ছেলে, এটা একটা ব্যাটা ছেলে, এ কি সুন্দর দেখতে, এ কি সুন্দর, সমস্ত মূর্খের দল, কেউ জানে না এগুলো কিচ্ছু না, সব ফানুস, যেমন আমরা ছোটোবেলায় খিতাম সাবানের জলেতে এরম ফু করতাম, এরা বুদবুদি উঠত, ফট ফেটে গেল, জল বুদবুদব, বেদান্ত আমরা আলোচনা করব পরে, জলের বুদবুদের মতো এইসব সৌন্দর্যে আকর্ষিত হয়েও না, এগুলো কিছু নয়। শঙ্করাচার্য আরও ব্রহ্মচারী সন্ন্যাসীদের জন্য আরও খোলাখুলি বলেছেন, যেটা আমার বলতেও ভাল লাগছে না, কিন্তু কি বলবো, বললেই ভালো, একটা প্রমাণ থাকবে, সন্ন্যাসী ব্রহ্মচারীদের লজ্জা দিয়ে বলেছেন শঙ্করাচার্য অপূর্বভাবে, কিন্তু কেই বা মনে রাখে, যদি মনে রাখতে পারতো তাহলে ওই রকম ভীমরতি তাদের হতো না। নারী স্তন ভর নাভি দেশম দৃষ্ট বা মাঙ্গা মোহাবেশম এ তৎ মাংস বতা বসাদি বিকারম মনসি বিচিন্তয়ো বারংবারম, তুমি কি মোহ দেখে ব্যস্ত হচ্ছ, ওটা কি জানো, রক্ত আর মাংসের একটা বিকার, কিচ্ছু নয়, পোড়াবে যখন ফটফট করে চর্বিগুলো পুড়বে, তুমি কি মেয়ে ছেলে দেখছো, কি ব্যাটে ছেলে দেখছো, কি সৌন্দর্য দেখছো, সৌন্দর্য দেখতে চাও, এসো আমার সঙ্গে, আমি তোমাকে সৌন্দর্য দেখাবো, আমি তোমাকে সৌন্দর্য দেখ, গুরু কৃপাতে সৌন্দর্য দেখা, কাকে সৌন্দর্য বলে, যেটা রামানুজাচার্যের এই বংশের এখানে অনেক ঘটনায় পরে বলবো এইসব কথা, সেখানে এক আচার্য তাকে কিভাবে তার গুরুদেব নিয়ে গিয়ে রঙ্গনাথের সৌন্দর্য দেখেছে, তুমি সৌন্দর্য দেখতে ভালোবাসো না, তার শিষ্য অত্যন্ত জড়জগতের সৌন্দর্য দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়ত, আর রামানুজাচার্য তাকে কী করেছেন, সবার কাছে নালিশ করছেন শিষ্য শিষ্যরা, মানে আপনার এই শিষ্য ধনুদাস দেখুন বারবার খালি নিজের স্ত্রীর দিকে তাকিয়ে থাকে, আর স্ত্রীর দিকে সবাই তাকায়, কিন্তু একটা নোংরামো বলে কথা আছে, মানে এখানে যখন প্রসেশন চলছে আর স্ত্রীর কী করছেন, স্ত্রীর মাথায় এরকমভাবে ছাতাটাকে ধরেছে, স্ত্রীর গায়ে যেন সূর্য না লাগে, আর স্ত্রীর মূর্তিটাকে দেখতে মানুষে চলে সামনে, ছাতাটাকে নিয়ে সামনে, ও স্ত্রী চলছে এরকম, ও চলছে এরকম উল্টো, স্ত্রী চলছে এরকম, ও স্ত্রীর সৌন্দর্য দেখতে দেখতে ছাতাটাকে মাথায় নিয়ে স্ত্রীর গায়ে যেন ছাতা না গরম না লাগে সূর্যে চলছে। সবাই মিলে অত্যন্ত তিতিবিরক্ত, দূত আর ধিক্কার, এত কামুক ব্যক্তি। রামানুজাচার্যের কাছে অভিযোগ গেছে, আপনাদের শিষ্য দেখুন এরম অবস্থা। রামানুজাচার্য বলে দাঁড়া আজকে ব্যবস্থা করবো, সবাই নালিশ করছে, ওকে এমন করব জগতের লোক ওর পা ছোঁবে, আজকে তো তোরা গালাগাল দিচ্ছিস দাঁড়া। ধনুদাসকে নিয়ে গেল সৌন্দর্যের লালসা দেখবা, স্ত্রী অত্যন্ত সুন্দরী, তাকে নিয়ে গেছে, সৌন্দর্য দেখবি চল আমার সঙ্গে, সৌন্দর্য দেখবি চল আজকে তোকে সৌন্দর্য দেখাবো। নিয়ে গিয়ে রঙ্গনাথের কাছে দাঁড়িয়েছেন, রঙ্গনাথকে মনে মনে ভাবতে হবে প্রভু এ রূপের লালসায় মরছে পতঙ্গের মতো, তুমি দয়া করে একে একটু দর্শন দাও, দেখে একে বাঁচাও। সঙ্গে সঙ্গে রঙ্গনাথ সেই রূপ ভেসে উঠল, দেখ এই রঙ্গনাথ দেখ এবার থাকা কোন সৌন্দর্য দেখবি জগতের, এই সৌন্দর্যের কাছে কি আছে। ধনুদাস পাগল হয়ে দেখে কি কি দেখছি, সাক্ষাৎ বৈকুণ্ঠ রূপ দেখছেন, যে রূপ দেখবার পর জগতের রূপে খা থু ফেলতে ইচ্ছে করবে, যেটা রূপগোস্বামীপাদ বলেছেন, আমি বলছি না, রূপগোস্বামীপাদ বলেছেন, যদ্যপি মন মন যদ্যপি মম মন কৃষ্ণ যদ্যপি মম মন কৃষ্ণ পদারবিন্দে নব নব রস ধ্যাম রন্তুম আসিত তদবধি বত নারী সঙ্গমে স্মর্য মানে সুষ্ঠু নিষ্ঠিবরঞ্চ মুখ বিকার ভবতী খা থু। আমি কাউকে ঘৃণা করছি না, শাস্ত্রের কথা এটা তুলে ধরবার জন্য, যাতে আপনাদের হৃদয়েতে দাগ কেটে যায়, লজ্জা হয়, এই জন্য এরমভাবে কথাগুলো বলছি, অভদ্রের মতো কিন্তু অভদ্র নয়। এখানে বলছেন সত্যব্রত ভগবান আর তার সব কিছুই সত্য, তাহলে অসৎ এসছে এই থেকে, এইভাবে ধীরে ধীরে তারা অনেক স্তব করছেন, আর তারপরেতে কয়েকটা স্তব আমার না করলেই নয়, এগুলো না বললে হবে না, যদিও আমাকে দ্রুতগতিতে কাল থেকে এগোতে হবে। বলছেন ব্রহ্মা, বলছেন ব্রহ্মাদি দেবগণ, যে অরবিন্দ আক্ষ বিমুক্ত মানিনহা তৈয়স্ত ভাবাদ অবিশুদ্ধ বুদ্ধয়ো আরুজ কৃচ্ছেন পরম পদম ততহ পততি অধো অনাদৃত যুষ্মদঙ্গ্রয়ো। কি বলছেন, যে অরবিন্দ আক্ষ বিমুক্ত মানিনহা তৈয়স্ত ভাবাদ অবিশুদ্ধ বুদ্ধয়ো আরুজ কৃচ্ছেন পরম পদম ততহ পততি অধ অনাদৃত যুষ্মত অঙ্গ্রয়ো। হে প্রভু, হে প্রভু, যারা বিমুক্ত মানি, আমি মুক্ত হয়ে গেছি, কত বড় আমি হনুমান হয়েছি, আমি মুক্ত হয়ে গেছি, এরকম বলে যারা অভিমান করছে মায়াবাদীগণ, তাদেরকে তো বলছে হে অরবিন্দ আক্ষ, হে পদ্মপলাশ লোচন, যারা মুক্ত হয়ে গেছে বলে অভিমান করছে আমি মুক্ত, তারা তোমার চরণে কোনো রকম ভালোবাসা পায় নাই, তোমার চরণকে নিত্য বলে মানে না, তারা জানে না যে তোমার লীলা সত্য, তুমি সত্য, সব কিছু সত্য। যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম শেষে তো তাসের মতো সেই কথাগুলোকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি গুরু কৃপাতে, এইটা দিয়েই শুরু করেছিলাম। যে বস্তুটাকে আপনারা জানতে পারেন না, যে বস্তুটাকে কোনো ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় না, বুদ্ধির দ্বারা মাপা যায় না, মনের দ্বারা ধারণ করা যায় না, সেই বস্তুটাকে আমরা কী করে প্রাপ্ত হবে, কী করে তার ভজন করব, এইসব প্রসঙ্গ হৃদয়েতে আসা দরকার, এইসব প্রশ্ন, এইসব জিজ্ঞাসা আসা দরকার, এইসব না হলে আমরা এগোতে পারবো না। সেই জন্য বলছেন মায়াবাদী যখন বলছেন আমরা বিমুক্ত হয়ে গেছি, হা হা হা হা, এখন দাঁতগুলো বার করে দিচ্ছেন 32 পাটি, এগুলো আমরা শাস্ত্রের বিভিন্ন সময় আলোচনা করে দেখব, শাস্ত্র আলোচনা করতে করতেই আসবে। রূপগোস্বামীপাদের কথা বললাম, আবার অন্য অন্য সব আসবে, দেখবেন সেখানে আসবে, সব প্রশ্ন আসবে, বড় আশ্চর্য কথা, কালকেই আলোচনা করব সেসব কথা। সেখানে বলছেন তারা তোমার চরণে ভালোবাসা লাভ করে না, তারা জানেই না, মানেই না তোমার, যদিও বা তারা বিগ্রহকে অর্চন করে ওই তো মহারাজ মায়াবাদী রমণ্ডরীতিতে বিগ্রহ আছে, মারা ধিক্কার, মিথ্যে কথা বলছে ওরা, ওরা অর্চন করছেন না, বল না করছে আমি দেখে এলাম, ভুল কথা, তুমি ভুল দেখেছ, তুমি ভুল দেখেছ, মায়াবাদী অর্চন করছেন না, করছে দেখলাম মানে ভুল দেখেছ, গুরুর কাছে এসো, তুমি গুরুর কাছে এসো, নিজে নিজে কোনো মানে করতে যেও না, গুরুর কাছে এসো, সে বলে দেবে ওর মধ্যে কি রহস্য আছে। কি রহস্য আছে মহারাজ, কি রহস্য আছে? বলছে সাধকানাম হিতার্থায় ব্রহ্মরূপ কল্পনা। ওরা সাধককে, ওরা মনে করে আমরা সাধক, আমরা ভজন করার সুবিধের জন্য একটা রূপ আমরা কল্পনা করে রেখেছি, একটা মূর্তি মানি যে সাধকানাম হিতার্থায় ব্রহ্মরূপ কল্পনা, কিন্তু অ্যাবজার্ড, এ কথা মিথ্যা, এ কথা মিথ্যা, তারা মিথ্যাবাদী। তারাও গুরু পূজা করেন, আমরা যখন গুরু পূজা করি, হ্যাঁ গুরু যে বিশ্বপঞ্চক আদি গুরুপঞ্চ আমরা পুজো করি, ওরাও করে, কিন্তু ওদের পূজার মধ্যে কোনো বাস্তবতা নাই। এসব কথা যদি কোনো সময় এমনি সিদ্ধান্ত গৌড়ীয় দর্শন আলোচনা হয় তখন আমি করতে পারবো, ভাগবত আলোচনা করতে করতে হয় না, তখন গতি স্তব্ধীভূত হয়ে যায়, অনেক ইচ্ছা লাগে, অনেক গভীর কথাকে শোনেই বা কে আর বলেই বা কে। যে অরবিন্দ আক্ষ বিমুক্ত মানি না, যার অভিমান করে বলছে আমি মুক্ত হয়েছি, অবিশুদ্ধ বুদ্ধ হইব, তাদের বুদ্ধি এবং হৃদয় শুদ্ধি হয়নি, তারা আরুহ্য কৃচ্ছেন পরমপদ, তারা ব্রহ্মপদে আরোহণ করেছি বলে দাবি করে। ব্রহ্ম অহম বদন পরিফুল্লান জড় মতীন ইত্যাদি গালাগাল দিয়েছেন প্রবোধন সস্তে, আমি আলোচনা করব কালকে। ব্রহ্ম অহম বদন পরিফুল্লান জড় মতীন, এরা জড়মতী, তাদের জন্য ধিক্ষার দিয়ে বলেছে এইসব নর পশুগুলোর জন্য, এইসব নর পশুগুলোর জন্য, আ হা হা, এইসব নর পশুর জন্য আমরা কাঁদি, ন কেশাঞ্চিত অহোহ মিলিত গৌর মধুন, এখনও পর্যন্ত গৌরের চরণ, গৌরের চরণের মকরন্দর একটু আস্বাদন করতে পারল না, হো গৌর, যে গৌরের আবির্ভাবের ফলেতে সারা জগতে প্রেমের বন্যা হয়ে গেল, আ হা হা হা, গৌরের আবির্ভাবেতে জগতে প্রেমের বন্যা, প্রেমের বন্যা চারিদিকে গৌরের আবির্ভাবে, কিন্তু লেশও অপি আমাকে স্পর্শ করতে পারল না, আহা কি দুর্ভাগা। চৈতন্য ছন্দ অবতীর্ণে প্রেমের সাগর বয়ে গেল, কিন্তু আমি এমন দুর্ভাগ্য, আমার এক বিন্দু সেই প্রেমের অমৃত আমি পেলাম না, জগৎকে ডুবিয়ে দিলেন গৌর, আমি তার মধ্যে এত প্রাচণ্ড, আমি বেঁচে রইলাম, আমার মানুষ্য জীবনে ধিক্কার। এইসব আলোচনা হবে আগামী দিনগুলোতে। যে অরবিন্দ আক্ষ বিমুক্ত মানে না, স্তৈস্ত ভাবাত অবিশুদ্ধ বুদ্ধয়ও, তাদের বুদ্ধি শুদ্ধ হয়নি, তাই জন্য তারা ব্রহ্ম অহম বদর পরিফুল্লান জড়মতীন, তারা জড়মতী, আমি ব্রহ্ম হয়ে গেছি, দাঁতটাকে বার করে দিলেন, হ্যাঁ হ্যাঁ তুমি ব্রহ্ম হয়ে গেছো, খুব ভালো কাজ করেছো তুমি, ব্রহ্ম অহম বলছে বদন পরিফুল্লান জড়মতীন, আর তারা আরুহ্য করছে না পরম পদ, হে ভগবান তোমার পরমপদ প্রাপ্ত হয়েছে বলে দাবি করে, কিন্তু তারা পড়ে যায়, আবার নিচে পড়ে যায়, কেন বলছে পতন্তি অধ অনাদৃত যুষ্মত অঙ্ঘয়, তোমার এই চরণ কমল যে নিত্য সত্য অনন্ত কালের ইতিহাসে, সেটাকে কত সাহস বেটা, এটাকে ভগবান অ্যাবজার্ড, ভগবান নেই, আমি একটা রক্ত মাংসের পিণ্ড, আমি সত্য, মূর্খের দল, এই কথাই তো বলছে মায়াবাদী, আমি একটা রক্ত মাংসের পিণ্ড, মায়ের গর্ভ থেকে বেরিয়েছি, এর কোনো কারণ নেই, এমনি হয়েছে, ভগবান ভগবান আবার কি, ঠিকই তো তাই, ঠিকই তো তাই, ভগবান আবার কি, এমনি এসে এইসব সূর্য চন্দ্র তারা মূর্খের দল, জগতের যত বড় বড় সায়েন্টিস্ট কেউ এরকম গাধার মতো কথা বলেনি, এখনকার গাধাগুলো যেরকম কথা বলে, কোনো সায়েন্টিস্ট বলেনি, নিউটন থেকে আইনস্টাইন থেকে কেউ বলেনি, এরা কোথা থেকে বলছে, পাষণ্ডের দল। ভগবানের লীলা শোভনের আগে ভগবানের প্রতি বিশ্বাস হওয়া দরকার চরণ কমলে, হ্যাঁ আমি আজকে গল্প শুনতে বসিনি, আমি এমন একজনের কথা শুনতে বসেছি যে অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যার প্রভাব চলছে, যে যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম, যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম সেই শোক দিয়ে আজকে সে শোক কালকে আবার ব্যাখ্যা হবে। জং ব্রহ্ম বরুণেন্দ্র রুদ্র মরুত স্তনবন্তে দেব স্তবই বেদৈ সাঙ্গ পাদক্রম উপনিষদৈ গায়ন্তি যম সামগা ধ্যানাবস্থিত তদগতে ন মনসা পশ্যন্তি যম যোগিনা যস্যাম তম ন বিদুসুরা সুরগণা দেবায়তস্মৈ নমঃ বাঞ্ছা কল্পতরুভ্যঃ কৃপাসিন্ধুভ্যঃ চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।